بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহ। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وفي السماء رزقكم وما توعدون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, যে মহান আল্লাহ আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াত মত সবকিছুর মালিক, এবং যা কিছুই আমাদের কাছে আছে আল্লাহ দিয়েছেন অথবা আগামীতে আসবে সবকিছুই আল্লাহর দান। যে রব্বুল আলামিন সবকিছুর মালিক আমাদের এবং সবকিছুর দাতা, তার জন্যই একমাত্র সমস্ত ইবাদত বন্দেগী হবে। যিনি রব তিনি মাবুদ, যিনি পালনকর্তা প্রতিপালক তিনি একমাত্র ইবাদতের হকদার। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রব্বুল আলমিনের উপর যথাযথ যেমন আস্থা ভরসা মহান আল্লাহ রাখতে বলেছেন তাই করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখলে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক বান্দার জন্য যথেষ্ট হন। তাই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি শত্রু থাকা সত্ত্বেও আর এত বিরোধিতা হওয়া সত্ত্বেও এবং তার ক্ষেত্রে এত ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও কেউ কোন ক্ষতি করতে পারে নাই, বরং রব্বুল আলামিন হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। এইরকমই আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিগত বিধান, যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হন। এটা শুধু আমাদেরকে কোরআনের তেলাওয়াতে সীমিত রাখলে হবে না, আর এটা শুধু ওই তরজমা তফসিরটা জানলে হবে না, আর এটা শুধু মুখে বললে হবে না, বরং আমাদের অন্তর থেকে বলতে হবে, কাজে কর্মে এর বাস্তবায়ন করতে হবে, প্রমাণ দিতে হবে। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই রিজক সম্পর্কে বিশেষ একটি দিক, সেটা হচ্ছে রিজক একমাত্র মহান আল্লাহর হাতে। রিজিক যেটা হচ্ছে আমাদের উপজীবিকা, জীবনযাপনের যে সব প্রয়োজনীয় সামগ্রী, এই দুনিয়ায় চলাফেরার জন্য যে সব সামগ্রী রয়েছে মানুষের কাছে তা হচ্ছে রিজিক। সেটা প্রধানত আমরা মনে করি যে রিজিক মানে শুধু খাদ্য পানীয় বা টাকা পয়সা, অধিকাংশ মানুষ কিন্তু রিজিক মানে এটাই বুঝে যে আমার আল্লাহ অনেক রিজিককে বরকত দিয়েছেন, তার মানে অনেক টাকার মালিক। কিন্তু এটা অর্থ এর আসলে নয়। রিজিক মানে আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জুটিয়েছেন সেটাই রিজিক। সুতরাং আপনার আয়ু হচ্ছে রিজিক, হায়াত। আপনার সুস্থতা হচ্ছে রিজিক। আপনার ধন সম্পদ হচ্ছে রিজিক। আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি হচ্ছে রিজিক। আপনার স্ত্রী হচ্ছে আপনার রিজিক। একজন বোনের তার স্বামী ছেলে মেয়ে হচ্ছে রিজিক। এইরকমই আপনার দুনিয়ার যেসব প্রয়োজনীয় বস্তু সেসবগুলির যা আল্লাহ দিয়েছেন আপনাকে সেসবগুলি হচ্ছে রিজক, যা আপনার ভাগ্যে জুটেছে। জন্য আরবি ভাষায় আর রিজক মানে হচ্ছে আল হাজ্জ ওয়া নসীব। মুফাসসিরগণ বলছেন যে রিজক মানে হচ্ছে মানুষের অংশ এবং নসীব ভাগ, যে ভাগটা আল্লাহ তার বান্দাদের জন্য জমিনে ফায়সালা করে রেখেছেন এবং যেটার চূড়ান্ত ফায়সালা মহান আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মহান আল্লাহ বলছেন যে আমি তাদের মাঝে তাদের জীবনযাপনের সামগ্রীকে ভাগ বন্টন করেছি। এই ভাগ কে করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কারো হাতে এটা রাখেননি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ও রাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, এবং একজনকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি, কাউকে ছোট কাউকে বড়, কাউকে বেশি সুস্থ কাউকে অসুস্থ, কাউকে সুখী কাউকে দুঃখী, কোন সময় সুখী কোন সময় দুঃখী, কাউকে সচ্ছল আর কাউকে আর্থিক দিক থেকে সংকটপূর্ণ জীবন দান করেছেন। এ হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে ভাগ বন্টন, তাকসিমের কথা কাসাম না আল্লাহ বলেছেন। এই রিজক সম্পর্কে আলোচনা করব যে রিজক একমাত্র কার হাতে? মহান আল্লাহর হাতে। সূরা যারিয়াতের আয়াত নম্বর 22 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজক আকাশে রয়েছে, জমিনে কারো হাতে রিজক নেই। জমিনে যদি কারো হাতে রিজক থাকত তাহলে অধিকাংশ মানুষকে মেরে ফেলে দিত, বাঁচতে দিত না, খেতে দিত না, বেঁচে থাকার জীবনযাপনের অধিকার কেড়ে নিত, সুস্থতা কেড়ে নিত, নিরাপত্তা কেড়ে নিত, হ্যাঁ সবকিছুকে ধ্বংস করে ফেলত। যার সাথে শত্রুতা এবং যাকে দেখতে পারে না তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমতে তার প্রজ্ঞায় একমাত্র নিজের হাতে রেখেছেন। তারপর এখানে আরেকটি তৌহিদের বিষয় মনে রাখবেন যে রিজক কোথায় আছে? অফিস সামায়, আকাশে আছে। আর এই যে গওস কুতুব, এই মাজার ওয়ালাদের সম্পর্কে যে শিরকি আকীদা যে এরা দাতা, হ্যাঁ এরা গরিব নওয়াজ, গরিবের গরিবকে ধন্যকারী, এরা হচ্ছে গওসে আজম মানে মহান উদ্ধারকারী, তাহলে কি রিজক জমিনে আছে? কোরআন তো বলছে রিজক আকাশে আছে, রিজকের ফয়সালা আকাশ থেকে হয়। আর আকাশে এসব মানুষের যাদেরকে ওলি আর গস কুতুব বলে তাদেরকে আল্লাহর ক্ষমতাগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন, তারা তো আকাশে কোন রকমের ক্ষমতা রাখে না, তাদের হাতে কোথেকে আসলে যে তারা দেবে? অফিস সামায় রিজকুকুম, তোমাদের উপজীবিকা রিজিক আকাশে রয়েছে, সেখান থেকে ফয়সালা হয় এবং যখন যেমনটা আল্লাহ চান তখন সেইভাবে নেমে আসে, সেভাবেই নেমে আসে। অফিস সময় রিজকুকুম, আকাশে শুধু রিজিক না, অমাতু আদুন, এবং যার তোমরা প্রতিশ্রুত হয়েছ, যেই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে তারও ফয়সালা কোথায় হয়? অফিস সময় আসমানে হয়, আকাশে রিজিক আছে তোমাদের, এবং সবকিছুর ফয়সালা যেসবের ওয়াদা সৃষ্টি জগতের সাথে হয়েছে সবকিছুর চূড়ান্ত ফয়সালা সিদ্ধান্ত সেখানে আকাশে হয়, জমিনে কারো হাতে রাখা হয় না, আর জমিনে কারো ক্ষমতা নেই এবং জমিনে এসব ভাগ বন্টন হয় না। অফিস সময় রিজকুকুম ওয়া মা তুআদুন, আয়াত ছোট্ট কিন্তু এতেই আপনার আমার মনের মানসিক পারিবারিক সব রকমের শান্তি লুকায়িত রয়েছে। যদি এই ইয়াকিন মজবুত করে নিতে পারেন, দৃঢ় বিশ্বাস করতে পারেন যে আমার রিজিকের ফয়সালা আকাশে, সুতরাং যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের মালিক, যার হ্যাঁ মালিকানা আকাশে চলছে, যার মালিকানা জমিনে চলছে, যার মালিকানা সবকিছুর ওপর চলছে, সবার ওপর চলছে, তার কাছ থেকে সুন্দরভাবে আমাকে চেয়ে নিতে হবে। তাকে রাজি করা ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া, তার ইচ্ছা ছাড়া আমার রিজিক আসতে পারে না। সুতরাং এই রিজিকের জন্য মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, মানুষকে রাজি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়া যে অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে, সেটা এই আকিদাতে একেবারে শেষ হয়ে যাবে যদি এই আকিদা বিশ্বাস থাকে যে রেজেক রবের কাছে রয়েছে। সুতরাং সেই রবের দেওয়া রেজেক নেওয়ার জন্য মানুষকে খুশি করার প্রয়োজন নেই, বিশেষ করে মানুষকে খুশি করবেন না মানে মানুষকে রাগাতে বলছি না, মানুষকে কষ্ট দিতে বলছি না, কিন্তু আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, গুনাহে লিপ্ত হয়ে বা কারো ক্ষয়ক্ষতি করে যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হবেন, হ্যাঁ বান্দার হক নষ্ট করবেন, দিয়ে আপনার রিজিকটাকে সুন্দর করার চেষ্টা করবেন, বেইমানি করে, আত্মসাত করে অথবা কারো ক্ষয়ক্ষতি করে, একে সরিয়ে দিতে পারলে আমার পোস্টটা বাড়বে বা আমার ফ্যাসিলিটি আসবে, একে না তাড়ালে আমার ওপরে উঠা যাবে না, এইসব যে চিন্তা চেতনা অধিকাংশ মানুষের আছে আসলে ইমান ইসলামে নেই। সেই জন্য আকাশে রেজিকের ফয়সালা হয়, সেখানে রেজিক আছে আর সেখান থেকে সবকিছুই আর সবকিছুর সিদ্ধান্ত হয়, এবং সেখান থেকে আল্লাহ নামান এই কথা বলেছেন। এমন কিছু নেই শুধু মানুষ না, মানুষ সবচাইতে পেরেশান এই রেজিকের ক্ষেত্রে যে কি খাবো আর কি করে সংসার চালাবো আর কি করে আগামী জীবনটা কাটাবো, এখান থেকে যদি চলে যেতে হয় কি করে চলবো, সবচেয়ে বেশি মানুষ পেরেশান। অথচ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন, অন্য কোন প্রাণী এসব চিন্তা করে না। এমন কিছু নেই যে যার ভান্ডার আমার কাছে নেই, আল্লাহ বলছেন সবকিছুর ভান্ডার, সমস্ত সৃষ্টির রিজিকের ভান্ডার কার কাছে? ইন্দানা খাজাইন, আল্লাহ বলছেন আমার কাছে রয়েছে তার ভান্ডার। ওমান উনাজ্জিলুহু ইল্লা বিকাদারি মালুম, আর তা আমি নামাই অতটাই যতটা নির্দিষ্ট রয়েছে তার জন্য, বেকাদারি মালুম আমার জানা যতটা, যে এতটা তাকে দেব আমি ততটা আমি নামিয়ে থাকি অবতীর্ণ করে থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোথাও থেকে আপনার কাছে রিজিক চলে আসবে আর আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয়নি, এটা কোনোদিন হবে না। সুতরাং যারা গায়রুল্লাহর কাছে ধর্ণা দিয়ে থাকেন, যারা বিশেষ করে কবর মাজার পূজার ধর্মে বিশ্বাসী বা গৌস কুতুব ওলি আউলিয়া শিরকি আকিদা বিশ্বাসী, তাদের সম্পর্কে বিশেষ করে বলছি, আর যারা নিছক দুনিয়াদার মনে করেন যে আমার বস যদি খুশি থাকে তাহলে সবকিছু ঠিক থাকবে, আমার আমার যদি মোদির ম্যানেজার ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক থাকবে ইত্যাদি ইত্যাদি, বা এই লোকটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার সব ফিল্ড আমার কি হয়ে যাবে, খালি হয়ে যাবে, আর ফাঁকা ফিল্ডে আমি গোল দিতে পারবো, আর কেউ আমার প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই দুই শ্রেণীর গোমরা লোকদের জন্য এই আয়াতগুলিতে পাথেয় রয়েছে, সম্বল রয়েছে, তারা যাতে করে তাদের ইমানের নবায়ন করে এবং তারা তৌহিদ এবং সুন্নার দিকে দিনের দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল সুরা আনকাবুতের আয়াত নম্বর 17 তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, শোনো আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা করো পূজা করো, দুর্গার অথবা দুর্গার, আজকাল পৃথিবীতে বা যে কোনো যুগে পূজা হয়েছে দুই ভাবে, হয় দাঁড় করে না হয় শুয়ে, দাঁড় করে পূজা হয়েছে প্রতিমা মূর্তির, মূর্তি পূজা যা মুশরিক পৌত্তলিকরা করেছে, আর না হয় শুয়ে দিয়ে মাটির তলায় শুয়ে দিয়ে সেটা কবরকে পাকা করে তাকে সেজদা করা শুরু হয়েছে, আর তার কাছ থেকে আশা করা হয়েছে যে এরা আমাদের মনস্কামনা পূরণ করতে পারবে, এদের কাছে গেলে কিছু পাওয়া যাবে, এদের কাছে গেলে খালি হাতে ফিরে আসে না। জি, যেসবের তোমরা পূজা করো উপাসনা করো আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমাদের জন্য কোন রকমের রিজিকের তারা মালিক নয়। রিজকান আল্লাহ অনির্দিষ্ট বলেছেন, নাকেরা মানে সামান্যতম রিজকে সামিল, সামান্যতম রিজিকের একটা দানার তারা মালিক নয়, যে তোমাকে একটা দানা দিতে পারে, এক ঢোক পানি দেওয়ার ক্ষমতা রাখে না। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, সামান্য একটু রোগীর শুধু হালকা করে দাও, উপশম করে দাও, এটাও করতে পারে না, সামান্য কোন উপকার করে দিতে পারে না। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, সুতরাং তোমাদের করণীয় হচ্ছে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক তলব করো, আল্লাহর কাছে রিজিকের যাচ্ছা করো, রিজিক চাও। জি ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আল্লাহর কাছে রিজিক চাইতে হলে কি করতে হবে করণীয়? এক তো আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, তিনি রাজ্জাক, এর জন্য করণীয় হচ্ছে ওয়াবুদু, তাঁরই ইবাদত করো, কারণ তোমাকে ইবাদতের জন্য পয়দা করা হয়েছে, তোমাকে পেট ভরার জন্য পয়দা করা হয়নি, তোমাকে দুনিয়াতে খাওয়ার জন্য পয়দা করা হয়নি, ভোগ বিলাসের জন্য পয়দা করা হয়নি, খেয়ে দিয়ে বেঁচে থেকে সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী, যেটা তোমার সৃষ্টির টার্গেট, তোমার লক্ষ্য উদ্দেশ্য জিন্দগির, সেটা তুমি পূরণ করবে। ওয়াবুদু, তার ইবাদত করো, ওয়াশকুরু লাহু, এবং তিনি যেহেতু তোমাকে রিজিক দিচ্ছেন সুতরাং তার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তার শুকরগুজার অন্তর থেকে শুকরিয়া আদায় করো, জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়ে অন্তর থেকে এই চিন্তা চেতনা ইয়াকিন নিয়ে যে আল্লাহ যদি এই রিজিক না জুটাইতেন আমার বিদ্যা বুদ্ধির কোন ক্ষমতা ছিল না, আর কারো দ্বারা কিছু হইত না, আল্লাহ যখন আমার ভাগ্যে জুটিয়েছেন তখন কোন মাধ্যম পয়দা হয়েছে, ওর মাধ্যমে আমার চাকরি লেগেছে অথবা এই হয়েছে বা সেই হয়েছে, তিনি মাধ্যম তৈরি করেছেন, মোসাব্বিবুল আসবাব তিনি, এই কারণগুলি উপায়গুলি তিনি সৃষ্টি করে দিয়েছেন, সেটাও বন্ধ করে দিতে পারতেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহর ইবাদত করো, যেহেতু রিজিক তার কাছ থেকে পাওয়া যায়, এবং তার শুকরিয়া আদায় করো, কারণ ইলাইহি তুরজাউন, এক সময় তার কাছেই তোমরা ফিরে যাবে, সেখানে গিয়ে প্রত্যেকটি রিজিকের জবাব দিতে হবে, এক একটা দানার এক একটা লোকমার জবাব দিতে হবে, এক ঢোক পানির জবাব দিতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে, সেখানে ফিরে যেতে হবে তোমাদেরকে, এবং সেখানে তোমার সুস্থতা নিয়ামত রিজিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জবাব দিতে হবে। তোমার যৌবন নিয়ামত, এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনে তুমি পাপমুক্ত ছিলে, তোমার আয়ু সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার বিদ্যা বুদ্ধি আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, অনেককে এই এলেম থেকে জ্ঞান থেকে বঞ্চিত আল্লাহ করেছেন, পড়ার সুযোগ পাইনি, শিক্ষার সুযোগ পাইনি, অথবা শিক্ষার সুযোগ পেল আর তার ব্রেনে ঢুকেনি, লেখাপড়া করে উন্নতি করতে পারেনি, তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুতরাং তোমার বিদ্যার জবাব দিতে হবে। হ্যাঁ, তোমার সব কিছুর জবাব দিতে হবে, কোথা থেকে উপার্জন করলে, কোথায় খরচ করলে, সবকিছুর জবাব দিতে হবে তার কাছে ফিরে গিয়ে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দান হচ্ছে রিজক, এই রিজক ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দান ভোগ করে, তারপরে তারা আল্লাহর অসন্তুষ্টির কাজ করে, তাদের উপর গজব নেমে আসে, এটা হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর জমিনে ব্যক্তির ওপর, পরিবারের ওপর, সমাজের ওপর, দেশের ওপর, জাতির ওপর, সারা বিশ্বের ওপর আল্লাহর আজাব গজবের মুখ্য কারণ হচ্ছে। সূরা তাহার আয়াত নম্বর 81 এ মহান আল্লাহ ইরশাদ করছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে পাক পবিত্র রিজিক দান করেছি তা তোমরা খাও, ভক্ষণ করো, তা তোমরা আহার করো, ওয়ালা তাতগাউ ফীহি, এবং এতে তোমরা সীমা লঙ্ঘন করিবে না, আল্লাহর রিজিক পেয়ে খেয়ে দিয়ে আর গায়ে জোর থামে না, জুলম অত্যাচার শুরু করলেন, খেয়ে দিয়ে যৌন খুদা থামে না, হালাল দিয়ে যৌন খুদার নিবারণ হয় না, জেনাই লিপ্ত, খেয়ে দিয়ে রক্ত এত গরম হয়েছে যে মানুষকে খুন করে ফেলল, মানুষের উপর জুলম অত্যাচার করল, ওয়ালা তাতগফি, এই রিজিক পেয়ে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না, ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, না হলে আমার গজব তোমাদের উপর নেমে আসে, ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, আল্লাহর রিজিক আল্লাহর দানকে যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় না করেন, তা দিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা না করেন, আর সর্বশেষ জায়েজ কাজে খরচ না করেন, না জায়েজ কাজে আরাম কাজে খরচ হয়, এই মোবাইল আল্লাহ দামি দামি আপনাকে রিজিক দিয়েছেন, অনেক গরিব মানুষ আছে আপনার মোবাইলটা দেখলে মনটা তারও চাই যে আমার পয়সা থাকলে আমি একটা দামি মোবাইল কিনতাম, স্মার্টফোন, কিন্তু বেচারি স্মার্টফোন, যদিও আজকাল হ্যাঁ সবার কাছে পড়ায় খেতে পাক আর না পাক, হ্যাঁ আর কারো বাপ মাকে খাওয়াক আর নাই খাওয়াক, আর স্ত্রীর হক আদায় করুক আর নাই করুক, ছেলে মেয়েদের হক আদায় করুক আর না করুক, আর আত্মীয় স্বজন তো দূরের কথা, হ্যাঁ হ্যাঁ ইসলামের খেদমত তো দূরের কথা, ওই সব পকেটে দামি একটা মোবাইল থাকতে হবে, এই হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা। তো কাফের তো বলতেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সব নিয়ামত দিয়ে যদি সীমা লঙ্ঘন করো, এই মোবাইল যদি তোমাকে পাপ করায়, মোবাইল দিয়ে নেকি হয় না পাপ হচ্ছে, মোবাইল দিয়ে একটা দিন শিখলেন না, মোবাইল দিয়ে একটু কোরআন তেলাওয়াত আর তরজমা তাফসীর শুনলেন না, মোবাইল দিয়ে কোন সওয়াবের কাজ করলেন না, বাপ মার সাথে যোগাযোগ, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ, হ্যাঁ আর ভালো মানুষদের সাথে সুসম্পর্ক, এসব করলেন না, যত অসৎ মানুষ তাদের সাথে তোমার হ্যাঁ পার্থিব স্বার্থে সম্পর্ক যদি এই করো, তাহলে ইয়াহিল্লু আলাইকুম গাযাবি, আমার গজব তোমাদের উপর নেমে আসবে। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর যার উপর আমার গজব নেমে আসবে আল্লাহ বলছেন, সে ধ্বংস হবেই হবে, সে নিচে নামবেই নামে, হাওয়া ইয়াহবি মানে নিচে নেমে যাওয়া, তার পতন হবেই হবে, পতন হওয়া। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, সুবহানাল্লাহ, এই আয়াতগুলি যদি একটু করে মানুষ চিন্তা করে যে আল্লাহ কি বলছেন এবং অন্তরে নামাবার চেষ্টা করে, তো মানুষের সংশোধনা যথেষ্ট, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত এই যে আলহামদুলিল্লাহ হাত নড়াইতে পারছি, চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পারছি, আপনারা আমাকে দেখতে পারছেন, আর কান দিয়ে শুনতে পাচ্ছি, আর তারপরে আলহামদুলিল্লাহ সবকিছুই করতে পারছি, আপনারা সবকিছু করতে, নড়া চড়া সবকিছুই করছি, মাশা আল্লাহ খেতে পারছি, হজম করতে পারছি, আর সুস্থ জীবন যাপন করতে পারছি, এসবের প্রত্যেকটির জবাব দিতে হবে। যদি এই দিয়ে সীমা লঙ্ঘন হয়, আর যা কিছু পকেটে আছে, ব্যাংকে আছে, বাড়িতে আছে, ওইসব তো আছেই, কিন্তু শরীরের মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করেন, সুস্থ মস্তিষ্কের মানুষ, পাগল না আপনি, মস্তিষ্ক না যে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, জি হ্যাঁ, এই সমস্ত নিয়ামত যা আপনার শরীরে আছে আর শরীরের চারপাশে আছে, ঘরে বাইরে আছে, এগুলিকে যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগান, তাহলে সীমা লঙ্ঘন করলেন, ফায়াহিল্লু আলাইকুম গাযাবি, তাহলে আল্লাহর গজব নেমে আসবে, ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর কার উপর আমার গজব যদি নেমে আসে তাহলে তার পতন অবশ্যই হবে। সুবহানাল্লাহ, পতন চান, পতন চান অবশ্যই, কোন মুসলিম কেন, কোন অমুসলিম পতন চাইবে না। সুতরাং সমস্ত মুসলিমদেরকে এই দাওয়াত দেব, অমুসলিমদেরকে দাওয়াত দেব যে যদি অধপতন থেকে বাঁচতে হয়, সর্বনাশ থেকে বাঁচতে হয়, ইহকাল পরকালকে ধ্বংস করা থেকে বাঁচতে হয়, শুধু আখেরাতের কথা নয়, এখানে আল্লাহ রাব্বুল দুনিয়া আখেরাত দুটোকে সামিল করে বলেছেন, ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। আজকে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি অশান্তি দেখছেন, কারণ আল্লাহ জানছেন যে তোরা বিশ্বাসী অবিশ্বাসী না, বিশ্বাসী হয়ে তোরা তোদের আকিদা থেকে শুরু করে এবাদত বন্দেগী আখলাক চরিত্র আর তোদের জীবন যাপন কাফেরদের থেকে তো ভিন্ন দেখিয়ে দেয়, সুতরাং অশান্তি আর আজাব আর বিভিন্ন রকমের যে দেখছেন যে বালা আর মুসিবত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আর জীবনের প্রতিটি ক্ষেত্রে, তারপরে অর্থনীতিতে ধস নেমে আসা মানুষের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, আপনি বড় যায়েন না কোন রাষ্ট্রীয় ক্ষেত্রে যায়েন না, আপনার জীবনে এক সময় ছিল কত ফ্যাসিলিটি ছিল, এক সময় ছিল যে কত আপনার সুযোগ সুবিধা ছিল, এক সময় ছিল আপনার আর ওভারটাইম ছিল, তো এই ছিল তো সেই ছিল, প্রতি বছরের বেতন বাড়ত, এখন নেই, এখন সংকুচিত হতে যাচ্ছে, আর সবসময় তরবারি যেন ঝুলতে আছে, কখন যে কাকে এখান থেকে বিদায় করে, এক্সিট লাগছার পাঠাচ্ছে, এক্সিট লাগাচ্ছার পাঠাচ্ছে, চিন্তা করছেন না, এগুলি আল্লাহর আজাব, এগুলি আল্লাহর আজাব, আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সংশোধন করতে হবে, প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সীমা লঙ্ঘন থেকে ফিরে আসতে হবে, প্রত্যেককে পাপমুক্ত হইতে হবে, কারণ কয়েকজন ব্যক্তি নিয়ে একটা পরিবার, আর কয়েকটা পরিবার নিয়ে একটি সমাজ, আর কয়েকটা সমাজ নিয়ে একটা শহর, আর কয়েকটা শহর আর কয়েকটা এলাকা নিয়ে একটা দেশ, আর কয়েকটি দেশ নিয়ে এই হচ্ছে আল্লাহর জমিন। সুতরাং আল্লাহর জমিনে যে গজব নেমে এসেছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, রব্বুল আলামিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাওহীদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসার, মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, চরিত্র গঠনের তৌফিক দান করেন, বদচরিত্রকে পরিত্যাগ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, রেজিক সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি পেরেশান, অথচ রেজিক সম্পর্কে কোরআন এবং হাদিসে এত নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তারপরে কোন টেনশনের এটা ম্যাটারই না, এটা টেনশনের বিষয় না, দুশ্চিন্তার কোনো বিষয় না, যা হচ্ছে হতে দেন। আপনি আপন গতিতে সোজাভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দেগী করা আর তার জন্য যতটা প্রয়োজন শরীরটাকে ঠিক রাখার জন্য ততটা আহার করা, আপনি এইভাবে চলতে থাকেন আর কোনো পরেশান হবেন না, কোন রকমের দুশ্চিন্তা আর পেরেশানি না মনে নিয়ে আসবেন, না কথায় নিয়ে আসবেন, না কাজে নিয়ে আসবেন। আজকাল ভালো ভালো নামাজি মানুষকে দেখা যায় চাকরির ক্ষেত্রে ঝুঁকিতে আছে, খুব চিন্তে আছি শেখ, একটু দোয়া করিয়েন। কেন চিন্তে আছেন আপনি? চিন্তা দূর করেন, এই চিন্তা আপনাকে একটু এগিয়ে দিতে পারবে না, কিন্তু আল্লাহর উপর ভরসা এগিয়ে দিতে পারবে। জি হ্যাঁ, তাকওয়া এগিয়ে দিতে পারবে, তওবা ইস্তিগফার এগিয়ে দিতে পারবে, ঈমান ইয়াকিন এগিয়ে দিতে পারবে, নেক আমল এগিয়ে দিতে পারবে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ পড়েন, ধৈর্য ধারণ করেন, আল্লাহকে খুব ডাকেন, দোয়া করেন, এসব এগিয়ে দিতে পারবে আপনাকে, এসব বালা মুসিবত দূর করতে পারবে। কিন্তু খুব চিন্তা আছি, খুব পেরেশান আছি, ঘুম আসছে না, কি করব, এসব কোনো কাজে আসবে না। এগুলি দিয়ে আপনার দুনিয়াও সর্বনাশ, আর তার আগে তো আপনার ইমান ইয়াকিন তকদিরের প্রতি বিশ্বাস আল্লাহ যে রাজ্জাক এসব বিশ্বাসগুলি দুর্বল হয়ে পড়েছে, আর সব দিক থেকে ক্ষতিগ্রস্ত, আপনি মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, যার ফলে আপনার শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, মানসিক যে পীড়া কষ্ট বা দুশ্চিন্তা তার কুপ্রভাব আপনার শরীর স্বাস্থ্যের উপর পড়ছে না, বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। সুতরাং এই দিয়ে শুধু আপনার আখেরাত খারাপ হচ্ছে না, দুনিয়াও খারাপ হচ্ছে। এমন কিছু করবেন না যাতে দুনিয়াও খারাপ হচ্ছে আর আখেরাত খারাপ হচ্ছে, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে আর একটা পয়সাও আসে না। ভালো কাজগুলির দিকে ইঙ্গিত করে দিলাম, কারণ এই কথাগুলি যে অনেকগুলি আলোচনা, লম্বা আলোচনার প্রয়োজন রয়েছে, সেই কথাগুলির দিকে ইঙ্গিত করলাম। এইরকম বেশ কিছু বিষয় রয়েছে। রেজিক সম্পর্কে পেরেশান হবেন না, রেজিক আপনাকে আমাকে তলাশ করে বাড়াবে, এটা আমার কথা না, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেজিক আপনাকে খুঁজে বাড়াবে। যেমন মালাকুল মত আমাকে আপনাকে যখন মতের সময় হয়ে যাবে না, তখন খুঁজে বাড়াবে। হ্যাঁ, ধরা দিতে যেতে হয়, হ্যাঁ ধরা দিতে যেতে হয় নাকি? কোনদিন শুনেছেন যে আমার মতের সময় চলে এসছে, সুতরাং ধরা দিতে যাচ্ছি? যতই পালিয়ে বাড়ান আপনি, যতই পালিয়ে বাড়ান, ও ধরবেই ধরবে আপনাকে। ঠিক ওই রকমই, যতই লাথি মারেন, যতই বলেন আমি এখানে নেব না নেব না, ধরবে, রেজিকই আপনাকে ধরবে, রেজিক আপনাকে রাস্তাঘাটে খুঁজে নেবে। সুবহানাল্লাহ, রেজিক আপনাকে যেখানে সেখানে খুঁজে নেবে। যে ভালো করে শুনেন, এবং এই ইয়াকিনটাকে মজবুত করেন একবার, ইয়াকিন ইয়াকিনের মতো ইয়াকিন করেন, শুধু মৌখিক ইয়াকিন না। ইমাম একটি হাদিস শোনাই, তাবারানি, ইমাম তাবারানি রাহমাতুল্লাহ আলাইহ, তার মৌজাম নামক তিনটি কিতাব রয়েছে, মৌজামে কবির, আর মৌজামে আওসাত, আর মৌজাম আস-সাগীর। মৌজামে কবির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইন্না রিজকা লায়াতলুবুল আবদাহ, নিশ্চয় রিজিক বান্দাকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ, রিজিক কি করে বান্দাকে খুঁজে বেড়ায়। আপনার চাকরি, চাকরিওয়ালা না যারা চাকরিকে খুঁজে বেড়াবে, আপনার ব্যবসা বিজনেস আপনাকে খুঁজে বেড়ায়, আপনি দোকানপাট খুঁজে পেরেশান হয়ে যাচ্ছেন, আপনাকে খুঁজে বেড়াবে। জি, আপনার চিকিৎসা, অসুস্থ আছেন, কোনখানে আপনার রোগের আরোগ্য আছে, খুঁজে বেড়াবে, ওখানে পৌঁছেই দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখবেন, ইন্নার রিজকা লায়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুহু আজালুহু, মানুষের রিজিক মানুষকে বান্দাকে খুঁজে বেড়ায় যেমন তার মৃত্যু, তার আজাল, আজাল মানে মত, মৃত্যু মানুষকে যেমন খুঁজে বেড়ায় তার চাইতে বেশি, শুধু তেমন না, আকসার মিম্মা ইয়াতলুবুহু আজালুহু, মানুষের মত যেমন করে খুঁজে বেড়ায় তার চাইতে বেশি রিজিক মানুষকে কি করে বেড়ায়, খুঁজে বেড়ায়। অনেকে আছেন বলেন যে আমার জীবনে কোনদিন কল্পনা ছিল না বিদেশ আসবো, আর ইচ্ছেও ছিল না যে বিদেশ যাব, কিন্তু আপনাকে রিজিক আল্লাহ লাগাবেন বিদেশে। জি, সুতরাং আপনি যেভাবে হন না কেন আপনাকে এখানে আসতে হয়েছে বা ওই জায়গায় পৌঁছিতে হয়েছে। এসবের উদাহরণ দিয়ে সময় বেশি এতে লাগাবো না, কারণ এর চাইতে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসগুলি এখানে তুলে ধরা প্রয়োজন রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই হাসান বলেছেন সহিহুল জামিয়াতে। আরো শুনেন, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আইয়ুহান নাস, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে মানুষ, লাইসা মিন শাইইন ইয়ুকাররিবুকুম ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি, এমন কিছু নেই যে যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে এবং জাহান্নাম থেকে দূর করে দেবে। যেই জিনিসটা আপনাকে জান্নাতের কাছে কাছে দেয় আর জাহান্নাম থেকে দূরে রাখে, সেটা ভালো না মন্দ, সেটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য, তাই না? সেই আকীদা আমলই আমাদেরকে গ্রহণ করতে হবে। এমন কোন পথ পন্থা নেই যেটা তোমাদেরকে জান্নাতের কাছে কাছিয়ে দেবে এবং জাহান্নাম থেকে দূরে করে দেবে, ইল্লাকাদ আমারতুকুম বিহি, সে সম্পর্কে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, রাস্তা বাতলি দিয়েছি। জি, সুতরাং এই যে বেদাতে হাসানা নবী সাল্লাম না করলে কি হবে আর নবী সাল্লাম না বললে কি হবে? কাজটা তো ভালো, কোনো কি আমি ভুল করছি, মন্দ কাজ করছি? তার মানে নবী সাল্লাম আপনাকে জান্নাতের কাছাকাছি করার জন্য ভালো রাস্তা অনেকগুলি বলেননি, ঘাটতি রেখে দিয়েছেন। জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, দূরে রাখার জন্য মেলাগুলি ভালো কাজ ছিল যেটাকে বেদাতে হাসানা বলে করতে শুরু করেছেন, মিলাদের নামে আর কোরআন খানির নামে আর বকশানোর নামে আর ইসালে সবের নামে আর সব রেসানির নামে, কুল খানির নামে, ফাতেহা খানির নামে আর শয়েবরাতে হালুয়া রুটির নামে কত রকম নাম দিয়ে এইসব ধর্মকর্ম করতে লেগেছেন, আর সব হচ্ছে হ্যাঁ বেদাত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রতি আপনার আস্থা দেয়, এমন কোন ভালো কাজ নেই যেই ভালো কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিতে পারে আর জাহান্নাম থেকে দূরে রাখতে পারে, সে সম্পর্কে আমি বলিনি এমনটা নয়, সবকিছু বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে আমাদের যথেষ্ট নাজাতের ব্যবস্থা রয়েছে যদি আমরা বাস্তবায়ন করি। ওয়ালাইসা শাইউন ইয়াকারিবুকুম মিনান নার ওয়া ইয়াদুকুম মিনাল জান্নাতি ইল্লা কাদ নাহাইতুকুম আনহু, আর এমন কোন কিছু নেই যেটা জাহান্নামের নিকটবর্তী করে দিবে এবং জান্নাত থেকে দূর করে দিবে, খারাপ জিনিস তাহলে সেটা। আর সে সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক সাবধান করিনি, অবশ্যই করেছি, অবশ্যই করেছি। আর আল্লাহ শুরু করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ দিয়ে, আল্লাহর ইবাদত করো জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে হয়ে যাবে। আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, কারণ শিরক করলে জাহান্নামের তটে পৌঁছে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর জান্নাত থেকে অনেক দূরে চলে যাবে। এখান থেকে দিন শুরু করেছে, এখান থেকে কোরআন করিম মানব জাতিকে সম্বোধন শুরু করেছে, রব্বুল আলামিন এখান থেকে শুরু করেছে। কত আয়াত এই মর্মে রয়েছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, জান্নাতের কাছাকাছি যাওয়ার ব্যবস্থা আর জাহান্নাম থেকে দূরে থাকার ব্যবস্থা কোরআনে কারিমে বলা হয়েছে। এইভাবে এক এক করে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা জানতে পারবেন। তারপরে বলছেন আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত বিষয় বলছেন, ওয়াইন্না রুহাল আমিন, আর অন্য রিওয়ায়াতের ওয়াইন্না রুহাল কুদুস, রুহুল আর রুহুল আমিন আর রুহুল কুদুস, কার নাম? জিবরাইল আলাইহিসসালামের নাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াইন্না রুহুল আমিন বা রুহুল কুদুস নাফাসা ফি রাউই, আমার আত্মাতে বা আমার কলবে, রওন আমার দিলে আমার অন্তরে তিনি ওহী করেছেন, ওহী করেছেন, জি ফুক দিয়েছেন মানে ওহী করেছেন। এখানে কি আন্না নাফসাল্লান তামুত, কোন মানুষ মরবে না, কোন মানুষ মরবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা তাস্তাক মেলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিকটা পূর্ণ না করে নিবে, রিজিক তার কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া শেষ হয়নি, তার যতটা সময় সুযোগ রয়েছে ভোগ করার এবং যতটা বস্তু তার বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যতক্ষণ তা সম্পূর্ণ করেনি ততক্ষণ পর্যন্ত লান্তামুত, কোশ্চিন কালেও মরবে না, কোশ্চিন কালেও মরবে না। দেখছেন না, এমন এমন অ্যাক্সিডেন্ট, অবাক হয়ে যাবেন না, আজকাল মাঝে মধ্যে দৃশ্যগুলো দেখা যায়, গাড়ি আকাশে উড়ছে উড়ছে বুঝছেন না, আর উড়ার পরেও দেখা যায় ওখান থেকে একজন বেশি গাড়ি কিছুই নেই। কয়েকদিন আগে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কলকাতার কাছাকাছি একটা বাস একবারে ব্রিজ থেকে নিচে গভীরে তলিয়ে গেছে, কোথায়, নদীতে, একবার গোটাই তলিয়ে গেছে, তারপর সেখান থেকে চারজন বেঁচে গেছে, তার মধ্যে একজন মহিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌদি আরবে একবার উমরার বাস অ্যাক্সিডেন্ট হয় কয়েক বছর আগে, কয়েক পাল্টি খেয়েছে বাস, জি, যাতে আমাদের এক শেখ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ, তো ওতে অনেকে মারা গেছে। একটা বাচ্চা বাস থেকে অনেক দূরে গিয়ে মরুভূমিতে বালিতে, অনেক দূরে রোড থেকে বালিতে যেন শুয়ে আছে বাচ্চাটা, কিছুই হয়নি তার, ছোট বাচ্চা মাত্র, হয় ছয় মাস আট মাস বছরের বেশি হবে না, এই বয়সের বাচ্চা। সুবহানাল্লাহ, ওর রিজিক পুরা হয়নি। একটা দানা চিবাচ্ছিলেন আপনি, আর ওটা আপনার নসিবে আছে, যতক্ষণ চিবিয়ে না গেলে নেবেন মত আসবে না। আর যদি মতের সময় ঘনিয়ে এসে থাকে তো মুখে চিবিয়ে রেখে দেবেন, গিলার সুযোগ পাবেন না, গিলে নেওয়ার সুযোগ পাবেন না আপনি। যতক্ষণ পর্যন্ত রিজিক কমপ্লিট না করেছেন, এটা শুধু হায়াত মতের ক্ষেত্রে ফিট না করে আপনার এই যে রুজি রোজগার উপরে ফিট করেন। সৌদি আরবে যদি একটা দানা, একটা টাকাও বলবো না, একটা দানাও বাকি থাকে তো এখান থেকে আপনার বিদায় হবে না, বিদায় হবে না কখনো। কিন্তু রিজিক যদি আপনার এখান থেকে সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে গেছে, এখানকার রিজিক সম্পূর্ণ করেছেন, আর একটা শ্বাসও ছাড়তে পারবেন না, আর একটা শ্বাসও নিতে পারবেন না, তাহলে সারা দুনিয়ার শক্তি, সৌদি আরবের শক্তি কেন, সারা দুনিয়ার শক্তি আপনাকে এখানে রাখতে পারবে না। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইয়াকিন, এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আর এটা হচ্ছে ঈমান বিল কাদা ওয়াল কাদর। ইমানের কয়টি রুকুন, ইমানের কয়টি খুঁটি, ছয়টি, তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান। এই সমস্ত কিছু কার হাতে, আল্লাহর হাতে। তো এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত, যে একটা দানা বা একটা রিয়াল, একটা পয়সা যদি আপনার নসিবে থাকে, একটা শ্বাস আরো নেওয়া বাকি আছে, তার আগে আপনার এক্সিট লাগবে না, এখান থেকে কেউ বিদায় করতে পারবে না আপনাকে। আর ছয় নম্বর ইমানের খুঁটি হচ্ছে ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। সুতরাং এটা হচ্ছে আল্লাহ পাকে তকদির, মানে আল্লাহর পক্ষে থেকে চূড়ান্ত ফয়সালা করা আছে কাদা, এবং সুপরিমিত করা আছে তকদির, কাদার মানে সুপরিমিত পরিমাণ নির্ধারণ করা আছে, যে এতটা পরিমাণ সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট আর দিন এতক্ষণ আপনি পাবেন, এবং এতটা পয়সা পাবেন, এতটা শ্বাস প্রশ্বাস সেখানে নিতে পারবেন, এতটা সময় কাটাতে পারবেন, তারপরেই যেতে হবে। সেই সময়টা যদি চলে আসে, সারা দুনিয়ার শক্তি আপনাকে রাখতে পারবে না, যেমন ফেরাউনকে কোন শক্তি রাখতে পারেনি দুনিয়াতে, জি, যেমন কারণকে কোন শক্তি রাখতে পারেনি। সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করাই আছে, আর কোন মানুষ তার রিজিক কমপ্লিট না করে মরবেও না, তো কি করতে হবে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, শোনো, সতর্ক হও, আল্লাহকে ভয় করো, পাপ মুক্ত জীবন যাপন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়ে ভালো কাজ করো, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিবগুলি জানো এবং পালন করো, আল্লাহর ভয়ে হারাম, নাজায়েজ, অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকো, এ হচ্ছে তাকওয়া আল্লাহ। আলা ফাত্তাকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, তাহলে করণীয় আমাদের, এইগুলো করতে হবে আমাদেরকে। আর কি করতে হবে? দ্বিতীয়, ওয়া আজমালু ফি তালাব, আর সুন্দর পন্থায়, ভালো উপায়ে আল্লাহর কাছে তলব করো, দোয়া দোয়া করতে হবে। তাও দোয়া কেমন ভাবে? আজমালু, ভালোভাবে, অর্থাৎ যেটা চাওয়ার, হ্যাঁ, কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকা আছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, এবং আল্লাহর কাছে চাইতে গিয়ে আল্লাহর উপরই আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে, যে আল্লাহই দেবেন, আল্লাহ তুমি দেবেন, আমাকে দেবে কে, আমি কোন দরবারে বিশ্বাস করি না, যে ইয়াকিন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে দোয়া আমার কবুল হবে, এর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে, জি, ইয়াকিনের সাথে। আর ফুসফুসা মন, ঢিলা মন, আরে দোয়া করেছি আমি, পাপি তাপি, আমার দোয়া আল্লাহ শুনবে, এত গুনাহগার, গুনাহ মুক্ত হন, গুনাহগার কেন থাকছেন, সংশোধন করেন আর আল্লাহর দিকে ফিরে আসেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দেন, যেমন অন্যরা দৌড় দিয়েছে আম্বিয়া রসূলগণ। আম্বিয়া রসূলগণের যদি দু তিনটা শব্দের দোয়া আল্লাহ শুনে নেন আর তাদের জীবনটা উদ্ধার হয়ে যায়, তাহলে আপনার কেন শুনবেন না? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ফেরাউনের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য যৌবনকালের ঘটনা, বিবাহ শাদীর আগে এক সপ্তাহ ধরে তাফসিরকাররা লিখেছেন, পালাইতে পালাইতে পালাইতে মেশর থেকে গিয়ে পৌঁছলেন মাদিয়ানে। আর মাদিয়ানে গিয়ে দেখছেন যে ঘটনা আপনাদের জানা আছে, দুটো মেয়ে সবার যখন পানি গরু ছাগলকে পান করা হয়ে গেছে, করানো হয়ে গেছে, তখন ওরা পান করাবে। যাই হোক ঘটনা সেদিকে যাচ্ছি না, ওদের খেদমতটা একটু করে দিন, মহিলা মানুষ তোমরা দূরে থাকো, তোমাদের কাজটা আজকে আমি করে দিচ্ছি। করে দেওয়ার পরে ওদের কাছে কিচ্ছু চাইলেন না, যে তোমাদের কাজটা করে দিলাম আর সাত দিন থেকে অনাহারে আছি, তো এক প্লেট কিছু খাওয়ার ব্যবস্থা একটু পাঠিয়ে দিও। বললেন না, বললেন না, সুবহানাল্লাহ। ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, সূরা কাসাস আল্লাহ বলছেন, ছায়াতে আসলেন বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে, কারণ কূপ থেকে পানি উঠিয়ে দিয়েছেন। কাল দোয়া করলেন মাত্র দু তিনটা শব্দের, জি রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আমার জন্য যে রিজিক কল্যাণ নামিয়েছ দুনিয়াতে নসিবে রেখেছ, নামিয়েছ আনজালতা তাহলে বোঝাল আকাশ থেকে নেমে আসে, আকাশ থেকে যে নামিয়েছ আমার ভাগ্যে যেটা, সেটার আজকে আমি মুখাপেক্ষি হয়েছি, মোহতাজ হয়েছি, আল্লাহ আমার রিজিকের দরকার, ব্যাস। সাথে সাথে একটু পরে ডাক হইল, কল হইল, খাওয়ার ব্যবস্থা হইল, থাকার ব্যবস্থা হইল, শোয়ার ব্যবস্থা, কাল কাটাবার ব্যবস্থা, তারপরে যুবক মানুষ বিবাহের ব্যবস্থা, শাদীর ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা হইল, সব ব্যবস্থা হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং সেখানে মানসিক শান্তির ব্যবস্থা, কারণ অনেক সময় অনেক আশ্রয় দিয়ে কি করে, গাদ্দারি করে, তাই না? বা আশ্রয় দিল কিন্তু রক্ষা করতে পারল না, কিন্তু ওই দুই মেয়ের বাবা সোয়াইব, সে সোয়াইব আলাইহিসসালাম ছিলেন না, অন্য কোন সোয়াইব ছিলেন, সেটা তাফসীরের কথা, আল্লাহ আলাম। কিন্তু তিনি বললেন, লা তাখাফ, আর কোনো চিন্তা করিও না, তুমি তো ফেরাউনের ভয় পালিয়ে এসছো না, লা তাখাফ, আর কোনো ভয় নেই, এখানে ফেরাউন পৌঁছিতে পারবে না, আর ওকে জানতেও দেব না আমরা, আর কোন চিন্তা নেই, মানসিক দুশ্চিন্তা যে ভয়ে তিনি পালিয়ে চলে আসছেন সেটা শেষ। শারীরিক আরামের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, হ্যাঁ সুবহানাল্লাহ, সব রকম ব্যবস্থা আল্লাহ দিলেন মাত্র এই ছোট্ট দোয়াটি। চিন্তা করুন তো আপনারা কখন এই দোয়াটি করছেন বা এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, কর্ম করে দোয়া করছেন, কর্ম করে দোয়া করতে হবে, কর্ম করতে হবে, মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ফাত্তাকুল্লাহ ওয়াজমালু ফিত তালাব, সুন্দরভাবে আল্লাহর কাছে তলব করো। সুন্দরভাবে তলব করা হচ্ছে, যদি না পাই তো রাগ করব না, অভিমান করব না, যে আল্লাহ কত পাপি তাপি, তাদেরকে কত কি দিয়েছ, আর আমি এত নামাজ পড়ছি, আর এত দোয়া করছি, আর এত দিনের কাজ করছি, আর আমার উপর এত বালা মুসিবত কেন, যেন অভিমান আল্লাহর উপর। হ্যাঁ না না না না, এরকম কাজ করবেন না, বিয়াদুবিগুলো অভিযোগ, না না না, মোটেই না। ও আজমেলু ফিরতালাও, সুন্দরভাবে আল্লাহর কাছে চাও, পেলাম ভালো, না পেলাম এতেই কল্যাণ আছে, যদি আমার চাকরি গেল, দেশে যাব, এতেই আমার কল্যাণ আছে, যেটা আজকে জানি না, জি পরে জানতে পারবেন, আর যদি দুনিয়াতে নাও জানতে পারেন যে এটা কেন হইল, তো আখেরাতে জানতে পারবেন, জি মহাপুরস্কার তার জন্য পাবেন। এবং এর রহস্য যে তত্ত্ব যেটা ভিতরে লুকায়িত আছে আপনি জানেন না হয়তো, জি অনেক উপকারিতার দিক আছে যেটা আমরা সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে চিন্তা করি, এবং আমাদের জ্ঞান যেহেতু একেবারে সীমিত, যার ফলে আমরা পেরেশান হই, না হলে আমার জন্য যেটা হচ্ছে এটাই কল্যাণ আছে, যেটা হচ্ছে সেটা কি আছে কল্যাণ আছে, জি। বলছেন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউ রিজকি, রিজিক আসতে যদি দেরি হয়, দোয়া করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, দোয়া করছেন কিন্তু একটা পয়সার ব্যবস্থা হচ্ছেন না, ঋণের পর ঋণ বাড়তে আছে, কোন একটা রাস্তাও খুলছে না, এসেছেন নতুন ভিসা নিয়ে চাকরি মিলছে না, আর এই নানান সমস্যাতে আছেন, এইটা যদি হয় যে বিলম্ব হচ্ছে, এটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে, কিসের জন্য বা উদ্বুদ্ধ না করে, আন্তাত লোভ হবে মাসিল্লা, যে আরে একটা কোন ব্যবস্থা হইলেই হবে, আর কি করব, হালাল রাস্তা খুলছে না তো হারামে লেগে যায়, অনেকে করে না, কি করব, যারা পশ্চিমা দেশে যায় গিয়ে হালাল রিজিক দেখে, যে সারা বিশ্বে হালাল রিজিকের রাস্তা কি সংকুচিত, একমাত্র আলহামদুলিল্লাহ সৌদি আরব, যে এখানে এসে হালাল অনেকটা প্রশস্ত, অনেক প্রশস্ত, হারামের রাস্তাগুলি সংকুচিত, সেখানে ভয় আছে, টেনশন আছে, কি জানি ধরা খেয়ে যায় তো খবর আছে, তাই না? বাকি সারা বিশ্বে হারামের রাস্তা, হারাম টাকা পয়সা ইনকামের রাস্তা প্রশস্ত একবারে খোলা, আর হালালের রাস্তা একেবারে সংকুচিত। পশ্চিমা দেশে যারা যায় কি চট করে গিয়ে কাজ কাম নাই, কি করব, মদের দোকানে, শুকুরের গোস্তের দোকানে, আর হোটেলে লেগে গেল, তাই না? আর এইরকম কোথায় কোথায় চাকরি করছে যেখানে বহু হারাম কাজ করতে হচ্ছে। হ্যাঁ, খাদ্যের অভাব আছে, রিজিকের অভাব আছে, বিড়ি কোম্পানিতে লেগেল আমাদের দেশে, বিড়ি খাওয়া লোকেরা আর বিড়ি যারা তৈরি করে ওই সব পরিবারের লোকেরা। নবী সাল্লাল্লাহু বলছেন, দেখো তোমাদের রিজিক আসতে যদি দেরি হয় তাতে আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে, গুনহার মাধ্যমে, পাপের রাস্তায় পা রেখে রিজিক তলাশ করিও না। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউ রিজকে আনতাতলুবু হবে মাসিল্লা, আল্লাহর নাফরমানি করে পাপের কাজ করে রিজিক তলাশ করে বেড়াইও না। অনেকে মনে করেন যে 10 লাখ টাকা খরচ করে এসেছি, আরে 1000-1500 টাকা বেতনে কতদিন আর টাকা উঠাবো, তখন কি করেন মাঝে মাঝে হারাম ইনকাম শুরু করেন, হারাম ইনকাম শুরু করেন, আর এমন ফাঁসা ফাঁসেন দুনিয়াতে, যারা ফেঁসে যান দুনিয়াতে, বহু লোককে এরকম দেখেছি এখানকারই ঘটনা এই 20 বছরের মধ্যে, এমন ফাঁসা ফেঁসেছে, জি হ্যাঁ, জীবনের জন্য কলঙ্ক, আর কত বছর যে জেল খেটে গেছে, জি, হিরোইন ব্যবসা, নারী ব্যবসা, আর এই মদের ব্যবসা, এইরকমগুলিতে ফেঁসে 5-7 বছর কেউ জেল খেটে গেছে, আর এই হিরোইন গাঁজাতে যদি পড়ে তাহলে গলা কাটিয়েছে, জি, এই জন্যই যে তাড়াতাড়ি বড় লোক হব, রাতারাতি বড় লোক হব। নবী করিম বলছেন যে ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাল্লাহ ইল্লা বিতাআতি, কারণ আল্লাহর কাছে যে রিজিক আছে হালাল রিজিক সেটা আল্লাহকে রাজি করার মাধ্যমে পাওয়া যেতে পারে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, নেক কাজের মাধ্যমে পাওয়া যেতে পারে। সুতরাং নেকির কাজ করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, চাইতেই থাকেন, আর তদবির করতে থাকেন, তদবির করতে থাকেন, চেষ্টা চালাতে থাকেন। এই হাদিসটি ইমাম বাগাবী রাহমাতুল্লাহি শারহুস সুন্নাতে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকী শাওয়াবুল ইমানে বর্ণনা করেছেন, মিশকাতুল মাসাবিতে হাদিসটি 5300 নম্বর হাদিস, এবং এই হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। মনে রাখবেন যে সুখ শান্তি, যে দুনিয়ার সুখ শান্তি, এটা বেশি পয়সাতে নেই। ভালো করে যদি ভিতরে ঢুকে খবর নিয়ে দেখেন পয়সাওয়ালাদের যে কি যে টেনশনে আছে, কি যে টেনশনে আছে, অবাক হয়ে যাবেন আপনি, তাদের টাকা পয়সা কোথায় যে কোন কোন ব্যাংকে আর কোন কোন কোম্পানিতে লাগানো আছে খবর রাখে না। আর তাদের ভাই ভাই এমন দ্বন্দ্ব যে এক ভাই আর এক ভাইয়ের জানের শত্রু, বরং ষড়যন্ত্রকে মারিয়ে দিচ্ছে যাতে করে ওরটাও নিয়ে নিতে পারি। এই ঘটনা শুনেন না? হ্যাঁ, অনেক সময় জানা যায় যে অমুক ব্যক্তি ওর ভাইকে কি করেছে, মারিয়েছে, জি হ্যাঁ, কারণ সবগুলি দখল করার জন্য। কিন্তু আমাদের মতো যারা গরিব মানুষ, আলহামদুলিল্লাহ মাসের মাস আসে আর খেয়ে দে কোনো সংসার চলে যায়, এসব আছে নাকি পেরেশানি? হ্যাঁ, যে আমার এই এটা চাকরির জন্য, হ্যাঁ, কারো সাথে হ্যাঁ রেষারেষি, আর ও আমার ক্ষতি করতে চাইছে, তার আমি ক্ষতি করতে চাইছি, এরকম আছে? আলহামদুলিল্লাহ নাই। আরামে আপনি সারাদিন ডিউটি করে আসছেন, আর আসার পরে একেবারে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন, আর ফজরে উঠার জন্য প্রস্তুত থাকছেন, কোনো চিন্তা নেই, রাস্তাঘাটে চলতে ফিরতো কোনো চিন্তা নেই, ভয় নেই যে কে মেরে দিবে, কে কি করবে, কেমন করে বেরোবো, কোনো চিন্তা নেই আপনাদের। মানসিক শান্তি অল্প পয়সাতে বিছানায় লম্বা হইতেই ঘুম চলে আসে, আর যাদের যত পয়সা ওষুধ খেয়েও ঘুম আসতে চায় না, অধিকাংশ লোকের ভালো করে বলছি সারা বিশ্বের অবস্থা এরকম। এবং যারা এই বিষয়টিকে স্টাডি করেছেন তারা বলছেন যে যত ধনী দেশগুলি আছে সেই সব দেশে আত্মহত্যার সংখ্যা সবচাইতে বেশি। কারণটা কি? কারণ হচ্ছে মানসিক দিক থেকে শান্তি নেই, পকেটে টাকা থাকলেও আর ধনের ওপর শুয়ে থাকলেও শান্তি নেই শরীরে, মগজে শান্তি নেই, যার ফলে আর বাঁচব না আমি, আত্মহত্যা করব আমি। বলেন কোটি কোটি টাকার মালিক যদি হয় আর স্ত্রী সম্পর্কে সন্দিহান হয় যে, হ্যাঁ, বা স্ত্রীকে দেখে যে আরেকজন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা আর স্বর্ণ চাঁদের অভাব নেই, কিন্তু মহিলা যদি দেখে যে আমার স্বামী গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিসের শান্তি আছে, কিসের শান্তি আছে? তো অধিকাংশ এইরকম লোকেরা যারা অনেক পয়সাওয়ালা তাদের অবস্থাটা ঠিক ওই রকম, এটা উদাহরণ দিলাম এইরকম ধরনের মেলা তাদের অশান্তির কারণ। কিন্তু একজন মমিন মানুষ, একজন মুত্তাকী মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সেও আল্লাহকে ভয় করে, তার স্ত্রী আল্লাহকে ভয় করে, তার ছেলেমেয়েরা আল্লাহকে ভয় করে, পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দেয় আর আল্লাহর কাছে শরণাপন্ন হয়, আল্লাহর কাছে দোয়া করে, মনে শান্তি ফিরে চলে আসে। কখন একটু দুশ্চিন্তা ধরলো, সাথে সাথে চিন্তা দূর হয়ে যায়। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহকে স্মরণ করলেই মনের পুরো শান্তি ফিরে আসে। দেখেন শান্তি, শান্তি এক এক লোক এক একটা জিনিসে খুঁজে বেড়ায়। অনেকে শান্তি খুঁজে পাপে, যে কি করব টেনশন। সেজন্য অধিকাংশ লোক যারা ধূমপান শুরু করেছে জিজ্ঞেস করে দেখবেন, বা মদ শুরু করেছে জিজ্ঞেস করে দেখবেন, বা আপনার গাঁজা বা হিরোইনের নেশা শুরু করেছে জিজ্ঞেস করবেন যে তোমার স্টার্টিংটা কি দিয়ে হয়েছে, কেন তুমি এই ধূমপানটা শুরু করলে, কেন তুমি এই মদ খাওয়া শুরু করেছো, কেন তুমি এই নেশা করা শুরু করেছো, বলবে যে আমার খুব টেনশন ছিল তখন এইটা করেছি, বলে না। অনেকে পাপ করে, জেনায় লিপ্ত হয়েছে অথবা ব্লু ফিল্ম দেখা বদ অভ্যাস হয়েছে, কেন বলছে আমার খুব টেনশন থাকতো, স্বামী স্ত্রীতে ঝগড়া আর গালাগালি করতো, বা আমিও তাকে গালাগালি করতাম, আর যার ফলে ঘুম আসতো না, তখন দেখেন আমার টাইম পাস হয় না, কি হয় না, টাইম পাস হয় না, তখন আমার ওই ব্লু ফিল্ম দেখা অভ্যাস হয়ে গেছে। জি, এগুলোতে শান্তি নেই। শান্তি কিসে আসে শোনেন, শান্তি আছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানে, পরকালের প্রতি ইমানে, তকদিরের প্রতি ইমানে, ইমানে যে ছয়টি রুকন আছে সেগুলোতে শান্তি আছে। ইমানকে মজবুত করেন তাতেই শান্তি রয়েছে। শান্তি রয়েছে কানাআতে, কানাআত মানে অল্পতে পরিতুষ্টি, যা আছে আলহামদুলিল্লাহ আমি সুখী, আপনার পাঁচ হাজার দেখে আমি করব কি, আমার এক হাজারে আলহামদুলিল্লাহ আমি সুখী আছি, বোঝা গেছে কিনা। আপনার টাকা পয়সা জমা থাকছে মাসের মাস দশ হাজার পনেরো হাজার, কালকে এক ভাই বলছে যে, এক ভাইয়ের কথা ইশারা করে বলছে, এই লোক এক সময় মাসে পনেরো হাজার রিয়াল করে ইনকাম করেছে, ওর পনেরো হাজার শুনেও আমার মন খারাপ হবে না, আর সেটা আমি লোভও করব না, কারণ আমার ভাগ্যে যেটা গেছে সেটা, ঠিক কিনা। আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ এক হাজার দিয়েছে, ওটা আমার মাস মাসের পরিবারের খরচ খরচা চলে যাচ্ছে, তোর থেকে বাপ মাকে কিছু দিচ্ছি আর পকেট খরচে কিছু করছি, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, আজ এই অবস্থায় চলে খুব সুখে আছি, এতে না শান্তি আছে। কিন্তু যদি হাই হাই করতে লাগে, হাই রে এই লোকটা করে মূর্খ, আর মাসে পনেরো হাজার, আর আমি এত শিখে ডিগ্রি পাস, আর মাস্টার ডিগ্রি পাস, আর আমি এই করেছি সেই করেছি, আমি ইঞ্জিনিয়ার, আর আমি এই সেই, আমার কাছে পয়সা নেই, এটা কেমন কথা হইল, চলবে শান্তি পাবেন, কখন শান্তি পাবেন না। তো শান্তি আছে ইমানে, সুখ শান্তির জীবন আছে পরিতুষ্টিতে, অল্পতে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, এবং নিজেকে রাজি করে নাও, আমি যে অবস্থায় আছি রাজি আছি, খুশি আছি আলহামদুলিল্লাহ, আমার চেয়ে নিচে বহু লোক আছে। এই জন্য প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়াকে খুব তুচ্ছ বলেছেন, খুবই তুচ্ছ জিনিস। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মার্কেট দিয়ে যাচ্ছিলেন, বাজার দিয়ে মদিনার বাজার হয়ে যাচ্ছিলেন, লোকেরা বাজারের দুই দিকে, দেখেন বাজার গলি যে থাকে, গলির দুই দিকে লোকজনের ভিড় থাকে, আর মাঝখান দিয়ে রাস্তা থাকে, লোকজন দুই দিকে লাইন হয়ে কেনাকাটা, আর এইসব কেউ বিক্রি করছে, কেউ কেনাকাটা করছে ইত্যাদি। ফামাররা বেজাদিন আসাক্কিন মাইয়্যিতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা অতিক্রম করছিলেন, দেখলেন যে একটি ছোট কান বিশিষ্ট মরা বকরি, বকরির বাচ্চা, যে জন্য বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, তাও আসাক্কিন মানে ছোট কানের, ছোট কান দেখতে খারাপ লাগে, বড় কান কি আরবরা পছন্দ, বড় কানের বকরি ছাগল দেখতে ভালো লাগে না, জি হ্যাঁ, একেবারে ছোট কান আর এত বকরির বাচ্চা, আর তারপরে সেটা মরা পড়ে আছে। ফাতানাওয়ালাহু ফাখাযা বিউযনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই বকরির বাচ্চাটির কানটা ধরলেন আর বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, কিনা বেচা চলছে মার্কেটে, তাই না, কিনা বেচা ব্যবসা চলছে, রাসূলুল্লাহ বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে এই বকরির বাচ্চাটা মাত্র এক দিরহাম মূল্য, একটা দিরহাম লাগবে কিনে নিয়ে যাবে, কে আছে? সাহাবীরা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা বকরির বাচ্চা বিক্রি করতে চাইছেন আর দাম মাত্র কত, মূল্য এক দিরহাম। ফাকালু সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই ওয়া মা নাসনা বিহি, ইয়া রাসূলুল্লাহ এই মরা বকরির বাচ্চাটা আমরা এক দিরহাম দিয়ে ফিরিয়ে দিলে তো নেব না, অমানাস নবী, নিজে করবোটা কি খাওয়া যাবে? হ্যাঁ না, জবাই যদি মরার আগে জবাই না হয় তো খাওয়াই হালাল না, তো নিয়ে করবোটা কি? অমানাস নবী, কি করবো সেটা নিয়ে? কালা রসুল্লাহাম বললেন, আতহিব্বুন আন্নাহু লাকুম, আচ্ছা তোমাদেরকে ফিরিয়ে দেব, যা পয়সাও লাগবে না, একটা দেরহাম বললাম না, ফিরিয়ে দেব নেবে? কালু ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান, ইয়া রাসূলুল্লাহ, ফিরি নিয়ে বা করবোটা কি? ও যদি বেঁচেও থাকতো, বকরি বাচ্চাটা বেঁচেও থাকতো, তারপরেও তো মানুষ এটা নিতে রাজি হইত না, কিসের জন্য? কারণ কান ছোট। আর আরবদের মধ্যে এগুলো ব্যাপার খুব বেশি আছে, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি, ঠিক না? হ্যাঁ, মান সম্মানের ব্যাপারটা অনেক ওদের কাছে। দেখো বকরির বাচ্চা, এটা বাচ্চা হইল, হ্যাঁ বললে তো মানি যদি গেল, কিছু ট্রেডিশন আছে। এক একজন বলছেন যে সেটা যদি জীবিত হতো তবু তো আইবের ব্যাপার হইত, কারণ কান খুব ছোট, আল্লাহর কাছে এই যে মরা বকরির মূল্য যেমন তোমাদের কাছে কিছু নেই, মূল্যহীন, বিনা পয়সায় যদি তোমাদের বাড়িতে কেউ দিয়ে আসে তাও নিতে চাইবে না, আল্লাহর কাছে সারা দুনিয়ার মূল্য এই মরা বকরির বাচ্চাটির মতো। এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট, জি হ্যাঁ। এই ছিল সহিহ মুসলিমের হাদিস। সুতরাং দুনিয়ার পিছনে এত পড়িয়েন না, আখিরাত যেখানে চিরকাল থাকতে হবে তার জন্য প্রস্তুতি নেন, কখন যে চলে যাবেন ভালো অবস্থায় যাতে যেতে পারেন, জি। এবং ছেলে মেয়েকে তাই শেখান, স্ত্রীকে তাই শেখান, নিজেও শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে, আপনার পরিবার ছেলে মেয়েরও শান্তি পাবে, যে দুনিয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য না। সুতরাং এই তুচ্ছ দুনিয়ার জন্য এত পেরেশানির আছে বাকি, দুনিয়া যে কত নিকৃষ্ট আখেরাতের তুলনায়। এই দুনিয়ার জন্য অধিকাংশ মানুষ দুশ্চিন্তায়, পেরেশানিতে, শোকে, দুঃখে, না এইরকম চিন্তা একজন মুসলিম কখনো করবে না। বরং যদি ওপরে নজর চলে যায় সাথে সাথে কি করবেন, কি করবেন? ওহ, এরা এত এগিয়ে গেল আমি, তাহলে কি করবেন? নিচের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দেখেন যে আমি একেবারে পকেট শূন্য, এমটি, কিচ্ছু নেই আমার কাছে টাকা পয়সা, তাহলে অন্য লোকদের দেখবেন যে পকেটে একটা পয়সাও নেই আর ঋণের বোঝা চেপে আছে, আমার উপরে এক পয়সা ঋণ নেই, আমার কাছে টাকাও নেই, মাসের মাস খেয়ে শেষ করছি, কিন্তু একটা টাকা কেউ আমার কাছে চাইতেও পারবে না যে তোমার কাছে পাবো, ঠিক কিনা? তাহলে আমি ওই লোকের চাইতে ভালো কিনা, যাকে তো মনে করছেন অনেক পয়সাওয়ালা কিন্তু ওর ওপর দশ বিশ পঞ্চাশ হাজার রিয়ালের ঋণ আছে, ওর সাথে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এইরকমই যদি দেখেন যে আপনি অসুস্থ অসুস্থ, তাহলে অনেকে আছে যার কাছে পয়সাও নেই আর অসুস্থ আর ছেলে মেয়ে নেই, আপনি শুধু অসুস্থ, পয়সা আছে হয়তো চলার মতো, তারপরে আপনার ছেলে মেয়ে আছে, অনেক লোকেরা আছে বড় বড় ধনী কিন্তু ছেলে মেয়ে নেই, কি করবে সব ধন দৌলত? অধিকাংশ ধনী লোকেরা একটা ছেলে একটা মেয়ে, না হলে দুটো মেয়ে, আরে দুটো মেয়ে কি করবেন, এত ধন করবেন কি? তারপরে পেরেশান, টাকা টাকা টাকা টাকা, তো আপনার ওই জামাইরা নিয়ে যাবে, হ্যাঁ বাড়ি থেকে শেষ, বংশই শেষ। সুতরাং এসবের পিছনে কখনো ছুটবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেছে তকদির তারপর সন্তুষ্ট থাকেন, এবং আল্লাহ যা ভাগ করেছেন তাতে রাজি হয়ে যান, এবং মনে রাখবেন যে আল্লাহ আপনাকে কম দিয়েছেন এতে হিকমত আছে। হতে পারে যে আমাকে আপনাকে বেশি পয়সা দিলে আমরাও খারাপ লোকদের মতো কি হয়ে যেতাম, খারাপ হয়ে যেতাম। কাল্লা ইন্দা ইনসান আলা ইয়াতগা আর রাহু ইস্তাগনা, যখন মানুষ অভাবমুক্ত হয় তখন অধিকাংশ লোক কি করে, পাপী হয়ে যায়, সীমা লঙ্ঘন করে। হতে পারে আমার জন্য অল্প পয়সাটি যথেষ্ট, জি, আপনার জন্য যেটা যেটা কল্যাণকর সেটা আপনাকে আল্লাহ দিয়েছেন, আমার জন্য যেটা মঙ্গলময় সেটা আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং যা আল্লাহ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকেন, এবং মনে রাখবেন যে আপনি যতই চেষ্টা করেন আল্লাহর চেষ্টা আপনার জন্য যেটা, আল্লাহ যেটা আপনার জন্য তদবির করছেন মানে ভাগ্যে জুটাচ্ছেন, সেটা ওর চাইতে উত্তম। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি উফ, এই চাকরিটা যদি হয়ে যেত, এইরকম যদি কফিল পেয়ে যেতাম, এইরকম জায়গায় যদি পেয়ে যেতাম, যারা দামামে থাকছেন কি বলবেন না যে এইরকম একটা চাকরি এতে যদি দুশো টাকা কম হইত আর মক্কায় পেয়ে যেতাম, মদিনায় পেয়ে যেতাম, ঠিক কিনা? যারা ধার্মিক লোক। কিন্তু আল্লাহ আপনার জন্য মক্কা মদিনায় দেননি, এখানে দিয়েছেন, এতেই হয়তো কল্যাণ আছে। অনেক মক্কা মদিনাই থেকে নামাজ পড়ে না বা চার অক্ত পড়ে ফজর, তার চাইতে আপনি ভালো কিনা? তাদের শাস্তি বেশি কিনা? তাদের আজাব বেশি কিনা? এখানে কেউ ফিল্ম দেখছে? মক্কাতে মদিনায় বসে ফিল্ম দেখছে, তো তাদের জন্য হ্যাঁ জাহান্নামের শাস্তি বেশি কিনা? হারামের এলাকাতে যদি কেউ পাপের জুলমের অন্যায়ের গুনহার ইচ্ছা করে, আল্লাহ বলছেন যে কঠিন শাস্তি তাকে চাখাবো, কঠিন শাস্তি দেব, ইচ্ছা করলে, পাপের ইচ্ছা করলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আজাব যে কোরআনে কারিমের আয়াতে সূরা হজ রয়েছে, এটা মনে করতে ইচ্ছা করলেই যেহেতু হয়ে যাবে, এই ভয়ে তিনি মক্কা লোক, মক্কায় থাকতেন তিনি, মক্কা ছেড়ে দিয়ে প্রথম মদিনায় ছোটকালে, তারপরে মক্কায়, মক্কা বিজয়ের পরে মক্কা চলে গেছে, পরে মক্কা থেকে তিনি হিজরত করে তাইফে চলে গেছিলেন। তাইফে কবর আছে তার, আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবীর কবর তাইফে রয়েছে। এই ভয়ে চলে গেছিলেন যে কি জানি গুনাহ তো মনে ইচ্ছে চলে আসতে পারে, কল্পনা চলে আসতে পারে, তো এত কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন, আমি এই আজাবের আজাব বরদাস্ত করতে পারবো না, আজাবের ঝুঁকি নিতে পারবো না, আমি মক্কা ছেড়ে চললাম তাইফ। জি, সুতরাং হতে পারে যে আমার জন্য এখানে কল্যাণ আছে, আপনার জন্য এখানে কল্যাণ আছে, আপনার দ্বারা এখানে কিছু কাজ হবে ইত্যাদি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা হাই হাই না করে রিজিক হাসিলের যেসব উপায় রয়েছে, পার্থিব উপায়, সেগুলি খোঁজ করবেন। পার্থিব উপায় বুঝতে পারছেন, যেখানে যার যোগ্যতা আছে এবং সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে, সেখানে লাগার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে আল্লাহর কাছে উত্তম পন্থায় চাইবেন। এবং কিছু করণীয় আপনাদেরকে এখন বলব। একটি করণীয় হচ্ছে যে বেশি থাকার কম থাকে, যেই অবস্থায় থাকবেন ওতে আপনি সন্তুষ্ট থাকবেন, তাতে কি থাকবেন? সন্তুষ্ট থাকবেন। যে সন্তুষ্ট থাকে তার মানসিক শান্তি আছে, আর যে সন্তুষ্ট হইতে পারে না, যে সন্তুষ্ট হইতে পারেন না সেই ব্যক্তি অশান্তিতে আছে। আপনার স্ত্রী সুন্দরী, তারপরে তাতে যদি আপনার পরিতুষ্টি না হয়, আপনি বলছেন এর চাইতে সুন্দরী হয়তো ওর স্ত্রী আমার চাইতে বেশি সুন্দরী, আমার ভাইয়ের স্ত্রী বিয়ে দিলাম, আরে ও আমার স্ত্রী চাইতে সুন্দরী, মনটা খারাপ, শান্তি পাবেন? অথচ আপনার স্ত্রী সুন্দরী, আপনার স্ত্রী দেখতে সুন্দর, রং সুন্দর, আরে আমার ওই বন্ধু একই সাথে লেখাপড়া করলাম আর ওর স্ত্রী এত উঁচা, আমারটা ছোট, শান্তি পাবেন? শান্তি পাবেন না। কানা জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু পয়সার ক্ষেত্রে নাই, ধন সম্পদ পয়সা, ছেলে মেয়ে, একজনের ছেলে মেয়ে আছে আর সব যোগ্য, আপনার ছেলে মেয়ে নেই অথবা আছে তো যোগ্য না, যদি এতে যদি আপনি মানসিক দিক থেকে কষ্টে থাকে, শান্তি পাবেন? শান্তি পাবেন না। ওতে আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন যে আল্লাহ হয়তো এদিকে দেননি কিন্তু আরেকদিকে দিবেন আমাকে, বা আরেকদিকে দিয়েছেন আমাকে, ইত্যাদি ইত্যাদি। এইভাবেই পরিতুষ্টি অত্যন্ত জরুরি। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শোনাই, আব্দুল্লাহ বিন আবরি বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, তান আফলাহা মান আসলামা। তিনটি গুণ আমাদের মধ্যে হইতে হবে, তিনটি বৈশিষ্ট্য গুণ। কাদ আফলাহা মান আসলামা, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি হচ্ছে সাকসেস, কামিয়াব, আপনার জীবন ধন্য। মান আসলামা, যে মুসলিম হইতে পারল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম হন, মুসলিম হন আপনি। মুসলিম হইতে হলে তৌহিদবাদী হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, সুন্নার অনুসারী হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে, নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে। মুসলিম আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ মুসলিম আমরা, কাদ আফলাহা মান আসলাম। তাহলে একটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে, এটাকে টিকাইতে হবে। জন্মসূত্রে মুসলিম, কাজে কর্মে মুসলিম হইতে হবে, আকীদা আমলে আখলাক চরিত্রে ইবাদত বন্দেগীতে মুসলিম হইতে হবে। বেনামাজি হবেন না, আধা নামাজি হবেন না, ফজর নামাজ ছাড়বেন না, না হলে ফজরের সময় যেমনই সূর্য উঠিয়ে দিলেন, ইচ্ছে করে আর নামাজ পড়লেন না, তখন আর মুসলিম থাকলেন না। ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে হক কথা, এটা হচ্ছে কোরআনে কারিমের কথা, এটি হচ্ছে রাসূলুল্লাহর কথা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের এজমার কথা। সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল, তাদের কোন দ্বিমত ছিল না যে যে নামাজ ছাড়ে সে মুসলিম থাকে কি থাকে না, এসব ইখতিলাফ ছিল না, পরে লোকের ইখতিলাফ করেছে। সুতরাং মুসলিম যদি হয়ে যেতে পারেন তাহলে সাকসেস এক। দুই নম্বর, রোজে কা কাফাফান, আর চলার মতো আপনাকে রিজিক দেওয়া হয়েছে, আরে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কারো এক পয়সা মেরে খাইনি, কেউ বলতে পারবে না যে অমুকের কাছে একটা টাকা পাবো, বা অমুক আমার কাছে মাংনা ফ্রি খায়, হ্যাঁ প্রায় ওকে নাস্তা করাইতে হয়, না না কারো নাস্তা করতে যাবেন না আপনি, হ্যাঁ বলবেন চলো, অনেকে রহস্য মজাক করে শুধু পরের খেতে থাকে, চলো বন্ধু চলো, হ্যাঁ দোস্ত চলো, আর গিয়ে নেবু পিয়াতে নিয়ে গেল, আর তারপরে দোকানপাটে নিয়ে খরচ করিয়ে দিল হোটেল লিখে। না, যদি একদিন কাউকে করেন তাহলে আর একদিন আপনি দেবেন, বরং আপনি বেশি খরচ করার চেষ্টা করেন। আর যদি দেখেন যে আমার অবস্থা টাইট, তাহলে কারো খাবেন না, কাউকে কারো খেতে যাবেন না, কারো খাবেন না আর কাউকে খাওয়াইতে পারেন না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জরুরি নয় আপনার বাপ মা না যে খাওয়াইতে হবে, আপনার ছেলে মেয়ে না যে খাওয়াইতে হবে ফরজ, আপনার স্ত্রী না যে খাওয়াইতে হবে ফরজ, না কোনো জরুরি নাই। আলহামদুলিল্লাহ আপনার দিয়ে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আপনি বন্ধু বান্ধব খাওয়ানোর চাইতে আপনার বাপ মা, আপনার ভাই বেরাদর, যা আপনার ছোট যারা রয়েছে আপনার অধীনে রয়েছে, ওদের উপর খরচ করা ফরজ। জি, সুতরাং এইসব মানুষকে দেখানোর জন্য আমি খরচ করতে পারি, এসব করতে যাবেন না। দুই নম্বর হচ্ছে ও রোজে কা কাফা ফান, চলার মতো পয়সা আপনার কাছে ডেইলি কি খেতে হবে, কতটা লাগবে কতটা আছে আপনার সংসারে। এক হাজার রিয়াল লাগে, এক হাজার রিয়াল আছে আলহামদুলিল্লাহ। আজকাল এক হাজার কেউ রাজি হইতে পারবে না। গতকালকে এক ভাই বলছে যে শেখ চাকরি তো পেয়েছি, বেতন খুবই কম, বেতন খুবই কম। কত? আমি বলছি খুব কম মানে হচ্ছে 700-800 হবে হয়তো, বলছে 1500। আলহামদুলিল্লাহ, আরে সুবহানাল্লাহ, 1500 বেতন একজন সাধারণ মানুষ, আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে আপনাদেরকে, এক শ্রেণীর লোককে যে 1500 নিজেকে রাজি করতে পারেন না, যেখানে 30,000 টাকা বা তারও বেশি হয়ে গেল। 32 কত টাকা হচ্ছে, হ্যাঁ তার বেশি, পরে 34-35,000 টাকা হয়ে যাচ্ছে বাংলাদেশি টাকার, রাজি হইতে পারছেন না আলহামদুলিল্লাহ বলে। সৌদি আরবের নাগরিক চাকরি পাচ্ছেন, আর চাকরি পেলে অনেকে 1,500-2,000 টাকা ঢুকছে, আপনার খবর আছে? 1,500-2,000 টাকা ঢুকছে লেবারে যে, সুতরাং আলহামদুলিল্লাহ বলেন। তিন নম্বর, ওয়াকান্নাহুল্লাহ বিমা আতা, আর যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ তাকে পরিতৃপ্ত করেছেন, তাতে তার পরিতুষ্টি আছে, মনে শান্তি আছে মুসলিম। আর দুই নম্বর, চলার মতো চলে আসছে, রোজগার হচ্ছে, আর ওতে আমি খুশি, ওতে আমি কি খুশি, আলহামদুলিল্লাহ আমার 1,500 দিয়ে খুশি, আমার সংসার চলে যাচ্ছে, আমার খরচ বেশি নাই আলহামদুলিল্লাহ। দুই নম্বর, রিজ তলাশ করার সাথে সাথে আল্লাহকে ভরসা রাখেন। রিজ তলাশ করা হচ্ছে আমাদের কাজ করণীয়, দুনিয়াতে করতে হবে, আর তার সাথে রেজাল্ট ফলাফলটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো, এটা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে বাড়িতে বসে থাকেন না, তাওয়াক্কুল মানে ডিউটি গেলেন না, এসে বলছেন যে আজকে অনেক ঘুম চাপছিল তো গেলাম না। কত বেতন কাটলো? বলছে 50 রিয়াল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না, কেন কাটাবেন আপনি? হ্যাঁ এটা তাওয়াক্কুল না, আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা কোথায়? আপনি শুয়ে থাকলে আল্লাহ ভরসা, এটা ভুল। নিয়মিত যেমন 5 ওয়াক্ত নামাজের ডিউটি ঠিক রাখবেন, তেমন আপনার রুজির ডিউটি ঠিক রাখেন। কাজ করব না, শুয়ে থাকবো লম্বা, আর বলবো যে আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা, জি এটা হচ্ছে গুমরাহি, আরেক গুমরাহি কিন্তু, জি। সুতরাং মেহনত পরিশ্রমের সাথে কি করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে। ভরসা মানে হচ্ছে রেজাল্টটা কার হাতে ছেড়ে দেওয়া, আল্লাহর হাতে। আমি ডিউটি করলাম, টাকা আমার পকেটে আসবে কিনা আল্লাহ ভালো জানেন, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, ঠিক না? তার ব্যবসা করছি, লাভ হবে কিনা আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, রেজাল্ট। আচ্ছা লাভ হইল, পকেটও আসলো, তারপর রক্ষা করতে পারবো না, চোর ডাকাতি নিয়ে যাবো, ওটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম, ঠিক না? এই টাকাটা আমার ছেলেমেয়ের হকে লাগবে কিনা ওইটাও আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম, এটা হচ্ছে তওয়াক্কুল, এগুলো হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। বলছিলাম যে আল্লাহর উপর কি করতে হবে, ভরসা রাখতে হবে। এই মর্মে আপনাদের হাদিস জানা আছে, মুসনাদ আহমদ তিরমিজির প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুন আলাল হাক্ক তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে, মিছামিছি নয়, হাক্ক তাওয়াক্কুলি, তাহলে বোঝা যাচ্ছে তাওয়াক্কুল আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা আমরা বলি কিন্তু অনেকে মিছামিছি মুখে বলি শুধু, কাজের বেলা না, কাজের বেলা হলে চাকরি চলে যাক তখন দেখবেন, এক্সিট লেগে যাক, হ্যাঁ এরকম কিছু হয়ে যাক, তখন বোঝা যাবে যে আপনার আসলে আল্লাহর ভরসা আছে কিনা। জি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভরসা রাখতে, লা রোজেক তুম, তাহলে তোমাদেরকে রেজেক দেওয়া হইতো, কামাই আরযুকুত তাইর বা কামাই উরযাকুত তাইরু, যেমন রেজেক দেওয়া হয় পাখি কুলকে, যেমন আল্লাহ রেজেক দিয়ে থাকেন পাখিকে। পাখি দুদিনের খাবার সঞ্চয় করে রাখে নাকি? দুই দিনের রাখে না। আর আমাদের কারো কাছে 2-5 বছর খরচ আছে, কারো কাছে 20-30 বছর খরচ আছে, কারো কাছে দেশে চলে গেলেও ঘর ভাড়া থেকে সারা জীবন সংসার চলবে, আপনার আপনার ছেলে মেয়ে মরে আপনি মারা গেলেও চলবে, ঠিক না? তারপরও টেনশনের শেষ নেই যে কি করব, চাকরি যাব যাব, তাই না? কোথায় আল্লাহর ভরসা? কোন ভরসা নেই। যদি তোমরা সত্যিকার আল্লাহর ভরসা করতে তাহলে তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন কামাই ওয়ারজাকুত্তাইর, যেমন রিজিক দেওয়া হয় পাখিকে, তাকদুখে মাসান, প্রতিদিন সকালবেলা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে, অতারুহ বেতানা পেট ভর্তি করে ফিরে আসে, দানা গজ গজ করে সন্ধ্যাবেলা। তিন নম্বর কাজ হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, একটু আগে সংক্ষেপ বলছিলাম, এবং আল্লাহর কাছে একগ্র চিত্তে দোয়া করেন। দোয়া মানে নামকে অস্তে দোয়া না, কাজের অস্তে দোয়া। আমরা সবাই দোয়া করি মুসলিমরা, কিন্তু দোয়া কার্যকরী দোয়া না। দোয়া এমন করতে হবে যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে না ছোড়বান্দা, বলেন আপনার এই ভাষাটা, ছাড়বো না আল্লাহর কাছে, নেব কেন দিবেন না আল্লাহ বুলার, আল্লাহ তোমার কাছে নেব এক কথায় কেনের সাথে, এবং বার বার করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া কয়বার করতেন? তিনবার করে। এই সুন্নত আমল করেন কমপক্ষে তিনবার করে, এ যখন করবেন তখন তিনবার করে। এই নয় যে শুধু একটা দোয়া সারা জীবনে তিনবার, না, ওই যখন চাইছেন আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি আল্লাহ আরযুকনি আল্লাহ আরযুকনি আল্লাহ আরযুকনি, জি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তিনবার করে। এইভাবে আল্লাহর কাছে বারবার আল্লাহ নেব আল্লাহ নেব আল্লাহ নেব, জি দোয়া করেন। ওইরকম দোয়া করতে হবে, একগ্র চিত্তে দোয়া করতে হবে, কাই মনে আল্লাহর কাছে চাইতে। বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে অবশ্যই দোয়া কবুল হয়, এই সময়গুলিতে অবশ্যই দোয়া কবুল হয়। তার মধ্যে একটি সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। কোনটা? হ্যাঁ, রাত্রে রাতকে তিন ভাগ করে শেষ তৃতীয়াংশ, হিনায়াবকা সুলুসুল লাইলুল আখির, রাতের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে তাহলে মোটামুটি আজকাল রাত একটা দেড়টার পর থেকে শুরু করে বা দুইটার পর থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত, ঠিক আছে, এই সময়টাই দোয়া করে। কয়জন লোক আছেন সারাদিন টেনশন করছেন, সারাদিন রুজির জন্য পেরেশান আছেন, আর কত কাকে ধরছেন চাকরির জন্য, কিন্তু রব্বুল আলমীকে ধরার তৌফিক হয় না। উঠেন রাত্রে দুই রাকাত তাহাজ্জুদ পুরা এগারো রাকাত বেতর সহ পড়তে বলছিলেন, দুই রাকাত পড়ার তৌফিক হয় না, দুটা রেখাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন আপনি। এক তো এই সময়টাতে দোয়া করেন, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। দুই নম্বর, তাহাজ্জুদের সেজদাই পড়ে পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ, যদি আত্মহাতার দরুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করার পরে দোয়া করেন, নামাজের ভিতরে দোয়া করেন, এই সময়গুলো দোয়া কবুল হয়। তাছাড়াও হাত উঠিয়ে দোয়া করেন আপনি, একা একা নির্জনে দোয়া করেন, মানুষের সামনে কান্না দেখায়েন না, আর মানুষের সামনে আপনি আপনার তাকওয়া পরেজগারি দেখায়েন না, মানুষের সামনে আপনি বেশি দোয়া করিয়েন না, নির্জনে আপনি আল্লাহকে ডাকেন, যে ওই সময় আল্লাহ ইখলাস আপনার অন্তর থেকে জানতে পারবেন যে সত্যি লোকটি মুখলেস। কারণ মানুষকে জানতে দেয় না যে এত অভাবে আছে, মানুষকে জানতে দেয় না যে এত তার পেরেশানি আছে, আর্থিক সংকট আছে, আমার কাছে নির্জনে দরখাস্ত করে, সুতরাং তাকে খালি হাতে আমি ফিরিয়ে দেব না। জি সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সময়গুলিতে দোয়া কবুল হয়, এবং শুধু দোয়া কবুল হয় না, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তাহাজ্জুদের সময় ভোর রাত্রে রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, আল্লাহর আশা আল্লাহর মতো, আল্লাহর আশা আল্লাহর মতো, এবং বান্দাকে ডাক দেন, আমাদেরকে ডাকছেন আল্লাহ, আমরা ডাকতে জানছি না। কে আমার কাছে দোয়া করবে তার দোয়া আমি শুনব, তার ডাকে আমি সাড়া দেব, তার দোয়া আমি কবুল করব, আল্লাহ বলেন এই কথা। মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব, ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আর কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে মার্জনা কামনা করবে তাকে আমি ক্ষমা করব মার্জনা করব, এই বলে আল্লাহ ডাকতে থাকেন কয়েক ঘন্টা। হিনা যে এক মিনিট দুই মিনিট পেলেন পেলেন, না হলে গেল ফেল, না এরকম নয়, সুবহান আল্লাহ, কয়েক ঘন্টা, রাত দুটো থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত যদি ধরি তো কত ঘন্টা, তারও বেশি আজকাল হয়ে যাবে বড় রাতে, হ্যাঁ, তিন দুই পাঁচ, তিন সাড়ে তিন ঘন্টা আপনার এই সময়টা আপনি ডাকেন। আরে তিন ঘন্টা ডাকতে না পারেন, আধা ঘন্টাও ডাকতে পারছেন না, আধা ঘন্টা উঠাও নসিব হচ্ছে না আপনার, ঘুমকে পরিত্যাগ করতে পারছেন না দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণের জন্য, যে এই সময়টায় জাগতে পারি আমার দুনিয়াও ভালো হয়ে যাবে, আখেরাতও ভালো হয়ে যাবে, জান্নাতও পেয়ে যাব, আর রিজিক আল্লাহর কাছে পেয়ে যাব, রোগও ভালো হয়ে যাবে, কেমন আল্লাহকে ডাকতে পারছেন না, কত ভাগা। আল্লাহ রাব্বুনা যেন আমাদেরকে দুনিয়ার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন, দিনের পর আল্লাহ রাব্বানি যেন অটলতা দান করেন। সমাজের ভাতের মন্ডলী আল্লাহর কাছে আশা রাখবেন, মানুষের কাছে, মানুষের দ্বারস্থ হবেন না আর মানুষের দিকে তাকাতে যাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হন আর মানুষের কাছে চাইলে মানুষ নাখোশ হয়, বেজার হয়। ভিক্ষা চাওয়া না, শুধু ধার চেয়ে দেখেন, আল্লাহর কাছে তো জীবন আমরা ধার চাই না যে আল্লাহ দাও পরে দিয়ে দেব, জীবন গরি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহ, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ কি করেন তার উপর রাগ করে, আরে তুই অসুখ চাইছিস চাচ্ছিস না কেন, আল্লাহ রাগ করেন, আরে তোর পয়সার দরকার কেন পয়সা চাইছিস না, হ্যাঁ তোর অসুবিধা পারিবারিক সমস্যা কেন সমস্যা দূর করার জন্য দরখাস্ত করছিস না, আল্লাহ অসন্তুষ্ট হন, হ্যাঁ তোর এই দরকার সেই দরকার কেন আমাকে আরজি করছিস না দরখাস্ত করছিস না, আল্লাহ অসন্তুষ্ট হন। পক্ষান্তরে মানুষের কাছে চেয়েই দেখেন, একবার যদি ধার চান, কালকের কথা বলছি, কালকে না পরশুই এক ভাই বলল যে হ্যাঁ রাস্তা আমার সাথে আছে, আছে ভাই আছে, এখানে বলছেন যে এক লোক আমার সাথে ওয়াদা করেছিল যে তোমাকে এত টাকা হাওলত দেব তো অমুক মাসে দেব, এখন ওই লোক বলছে নামাজি আর আমিও নামাজি, আমাকে জানে যে আমি জীবনে কোনদিন একটা পয়সা কারো বেমানি করিনি, এখন টেলিফোন করছি ও টেলিফোন উঠায় না, টেলিফোন উঠায় না, কি জন্য ভয়ে যে টেলিফোন উঠাইলে কি করতে হবে টাকা ধার দিতে হবে, আর আল্লাহ বলছেন যে টেলিফোন করো আমাকে, টেলিফোন করো কি দিয়ে, হ্যাঁ পীর মুর্শেদের ওসিলা ধরে, নবীর ওসিলা দিয়ে আর হুজুর কিবলার ওসিলা দিয়ে, হ্যাঁ গোস কুতুবের ওসিলা দিয়ে আল্লাহর কাছে টেলিফোন করো, না না না ডাইরেক্ট ফাইনি করিবুন আমি কাছে, অজীব দাওয়াত দোয়া কারে দোয়া আমি শুনি, ডাকে সাড়া দি, সুতরাং শর্ত হচ্ছে ফালিয়াস্তা জিবুলি আমার ডাকে তোমরা সাড়া দাও, আমার হাইয়াল আসল হাইয়াল আল ফালা হচ্ছে ফজরে তুমি সাড়া দাও, আমি যে বলছি আসমান থেকে যে কে আছে ডাকো ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উঠো দেব আমার ডাকে সাড়া দাও, অলি ও মেনুবি ইমানটা ঠিক করো, শিরক মুক্ত হও, বিদাত মুক্ত হও, কুফরি মুক্ত হও, মুনাফিকি মুক্ত হও, এই পেট পূজা মুক্ত হও, আখেরাত মুখী হও, জি এগুলো হচ্ছে ইমান, এ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, অনেকগুলি দোয়া রয়েছে আল্লাহর কাছে রেজেক চাওয়ার জন্য, সেই দোয়াগুলি বিশেষ করে যেগুলি দোয়াই মাসুরা মানে কোরআন সুন্নায় বর্ণিত, দোয়াই মাসুরার অর্থ শিখে নেন, কারণ শিখিয়ে শিখিয়ে এতদিন ধরে শিখাচ্ছি কিন্তু মানুষের সংশোধন হচ্ছে না, মানুষ যে কোন স্বভাবের আল্লাহ জানে, ২০ বছর ধরে শুধু দামামি আর তার আগেও আমি চার পাঁচ বছর দাওয়াতি কাজ করেছি, আমি শুরু থেকে মানুষকে বলি আমার আলোচনা দোয়াই মাসুরা মানে হাদিস বা কোরআনে বর্ণিত আসার যা বর্ণিত আল্লাহর পক্ষ থেকে বর্ণিত কোরআনে করিমের দোয়া, আর না হলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত দোয়া হচ্ছে দোয়ায়ে কি মাসুরা, কিন্তু আমাদেরকে বেদাতি সমাজ শিখিয়ে দিয়েছে দোয়ায় মাসুরা মানে দুনিয়াতে একটি দোয়া আছে কি আল্লাহু ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিল মাগফিরাতা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতা গাফুরুর রহিম, এইটা দোয়ায় মাসুরা। আল্লাহু ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে শিখলাম না জানলাম না, সারা জীবন নামাজ পড়লাম এই দোয়া থেকে বঞ্চিত হতো ভাগা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, এটা এই তাশাহুদের শেষে পড়েন এই দোয়াগুলি। এছাড়াও যে কোন কোরআন এবং হাদিসের দোয়া পড়েন আপনি, যেই বিষয়ের উপর আপনি দোয়া চাইতে চান সেই বিষয়ের দোয়াগুলি আপনি চয়ন করেন এবং পড়েন, এ হচ্ছে দোয়াই মাসুরা। সুতরাং এই যে মগজে একটা করে একটু ধাক্কা নক করছি আপনাদেরকে বা ধাক্কা দিচ্ছি যে জবানটা ঠিক করেন, দোয়াই মাসুরা মানে কোরআন এবং হাদিসের দোয়া, সুতরাং আর বলবেন না যে দোয়াই মাসুরা আল্লাহ ইন্নী যালামতু নাফসি, হ্যাঁ সবগুলি কোরআন হাদিসের দোয়া হচ্ছে দোয়ায়ে মাসুরা। জি এইরকমই কবরকে মাজার বলবেন না, জি হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজায়ে পাক বলবেন না, বুঝা গেছে কিনা, জি সম্মিলিত হ্যাঁ দোয়া করছেন বেদাতি দোয়া করছেন নামাজ থেকে সালাম ফেরার পরে আর মোনাজাত বলবেন না, এগুলো সব বেদাতি কথা, মোনাজাত মানে চুপি সারা আল্লাহর সাথে কথা বলা, সেটা নামাজের ভিতরে হয়। সুতরাং এইরকম যে কত সংশোধন আকীদা আমলের আমাদের দরকার আছে, আল্লাহ রাব্বুল আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। দোয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করুন, পাপ থেকে বাঁচবেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল রাস্তা খুলে দিয়েছেন, রাস্তা খুলে দেবেন। এই মর্মে অনেক দলিল রয়েছে কোরআন সুন্নাতে, তবে সূরা তালাকের দুই নম্বর এবং তিন নম্বর আয়াত, এই আয়াতগুলি পড়বেন। মহান আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ কি করবেন মাখরাজ মানে এক্সিট, মাখরাজ লেখা থাকে না, ইংলিশে এক্সিট আর আরবিতে মাখরাজ লেখা থাকে দেখবেন। হ্যাঁ থাকে না, থাকে না, প্লেনেও আছে, তারপরে বিভিন্ন জায়গায় হাসপাতালে বা কোথাও গেলে কোন অফিস আদালত দেখলে মাখরাজ এক্সিট এক্সিট জি মাখরাজ। আল্লাহ বলছেন মাখরাজ বের করে দেবো, এক্সিট মানে বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবো, তোমার রুজিকের ব্যবস্থা করে দেবো, তোমার যা প্রয়োজন তোমার জন্য রাস্তা খুলে দেবো, মাখরাজ রাস্তা তোমার জন্য খুলে দেবো। কখন? অমাইয়াত তাকিল্লা, আল্লাহকে ভয় করলে। আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকুন, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলি পালন করুন, ফরজ অজেবগুলি আদায় করুন, সুন্নত নফলে বেশি বেশি অংশ নেন, হারাম নাজায়েজ আর অপছন্দনীয় মাকরুহ হাত থেকে বেঁচে থাকুন। এই হচ্ছে তাকওয়া। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে কল্পনা করতে পারেনি, আপনি ভাবতে পারেনি যে এখানে রিজিক হয়ে যাবে, ভাবতেও পারেনি যে এখান থেকে আমার রোজগার ব্যবস্থা। আপনি ভাবছেন যে দেশে তো এমনি ক্রাইসিস, দেশে তো অভাবের শেষ নাই, আর ওখানে গিয়ে কেমন করে রিজিক হবে, দেখা গেছে দেশে গিয়েই সুখী আপনি, সুতরাং পেরেশান কখনো হবেন না। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এক হুকুম হচ্ছে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যার আস্থা ভরসা করবে আল্লাহ তার জন্য বা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট আল্লাহ যার জন্য যথেষ্ট। কোন চিন্তা আছে? এটা মুখে বললে হবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে এই আয়াতটা নাজেল হয়নি যতদিন, ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে অফার করতে যা রাসূলুল্লাহ মদিনায় প্রথম প্রথম হিজরত করে এসেছেন, দুশ্মন অনেক, মক্কার কাফের দুশ্মন, আর মদিনার চারিদিকে কাফের দুশ্মন, আবার মদিনার ভিতরে মোনাফেক দুশ্মন আছে এক দল, আর মদিনার মধ্যে ইহুদি দুশ্মন তিনটে বংশ আছে, দুশ্মনের অভাব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ব্যক্তিত্ব, সাহাবীরা এমনি থেকে চলে আসতেন দৌড় দিয়ে যে রাসূলুল্লাহ আজকের রাত্রে আপনার জন্য আমি পাহারা দেব, মানে সিকিউরিটির কাজ করব, আপনি ঘুমান আর আপনার বাড়ির চারিদিকে আমি ঘুরছি, এরকম বেশ কিছু রেওয়ায়াত পাওয়া যায়, হাদিস পাওয়া যায়। তারপরে কোরআন একটি আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহান্নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান্নবী হে নবী হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। যেমনই এই আয়াতটা নাজেল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে, যেই লোকটি পাহারা দিতে এসেছিল সেই দিন, তাকে বলেন যে দেখো আল্লাহ বলেছেন যে হাসবুক আল্লাহ, সুতরাং তুমি চলে যাও আর আমার জন্য পাহারা দিতে হবে না, আমার সিকিউরিটি দরকার নেই। জি হ্যাঁ, আল্লাহ এখানে কি বলছেন ওই শব্দটা আছে কি নেই? অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর ভরসা করবে আল্লাহ তার জন্য হাসবুহু যথেষ্ট হবে। নবীকে বলছেন হাসবুক আল্লাহ, হাসবুক আল্লাহ বলাতে নবী সাল্লাম সিকিউরিটিকে বাদ দিলেন যে কেউ আসবে না আমার বাড়ির পাহারা দিতে, কেউ আসবে না আমার কাছে পাহারা দিতে, আমি এমনিতেই ঘুমাবো, কারণ আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা আল্লাহ কোরআনে কেন বলে দিয়েছেন, এবং সাদাক আল্লাহ, আল্লাহর কথা সত্য, আল্লাহর কথায় কোন রকমের অবাস্তবের কিছু নেই। সম্মানিত ভাতের মন্ডলী, তার সাথে সাথে মনে রাখবেন যে সমস্ত রকমের পাপ থেকে বেঁচে থাকবেন, কারণ আজকাল যে আর্থিক সংকট বা বালা মুসিবত বা অসুখ বিসুখ বা ধরেন পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ বা ছেলে মেয়েদের সাথে অশান্তি বা বাপ মায়ের সাথে অশান্তি হতে পারে যে আপনাদের গুনহার কারণে, নিশ্চিত গুনহার কারণে যে গুনাগুলি হচ্ছে, কিন্তু আমরা ভ্রুক্ষেপ করছি না, পরোয়া করছি না, সুতরাং এই গুনাগুলো থেকে মুক্ত হইতে হবে। আর যখন গুনাহ থেকে মুক্ত হবেন তো বরকত আসবে আপনার জীবনে, আর আপনার সংকট বা বিপদ আপদ দূর হবে। যেমন কোরআনে কারিমে মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামায়ি ওয়াল আরদ, জনপদের লোকেরা, দেশের মানুষরা, আল্লাহ বলছেন দেশের মানুষরা যদি আমানু ঈমান ঠিক করে নিত, ওয়াত্তাকাউ আর পাপ মুক্ত হয়ে যেত, গুনাহ মুক্ত হয়ে যেত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আকাশ থেকে বরকত সমূহের দ্বার খুলে দিতাম আল্লাহ রাব্বুল বলছেন, বরকত সমূহ, এক বরকত নয় বারাকাত, আল্লাহ বলছেন বরকত খুলে দিতাম। কিন্তু তাদের স্বভাব হচ্ছে মিথ্যা মনে করা বা সন্দেহ করা বা বাস্তবায়ন না করা, এই হচ্ছে ইহুদিদের জন্য অনেক হালাল নিয়ামতকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। কোরআনে কারিমে রয়েছে যে ইহুদিদের জন্য আল্লাহ কি করেছিলেন, হালাল নিয়ামত যেগুলো আমাদের জন্য হালাল রয়েছে ইহুদিদের কি করা হয়েছিল, হারাম করা হয়েছিল। কিসের জন্য? আল্লাহ বলছেন ফাবে জুলমি মিনাল্লাযিনা হাদু, ইহুদীদের জুলম অত্যাচারের কারণে, পাপাচারের কারণে, হাররামনা আলাইহিম তাইয়িবাতিন, তাদের জন্য পাক পবিত্র বস্তুগুলি অনেকগুলি হারাম করে দিয়েছিলাম, ওহিল্লাত লাহুম, যেগুলি আসলে তাদের জন্য হালাল ছিল, আসলে তাদের জন্য কি ছিল, হালাল ছিল, কিন্তু তাদের বদমাইশির জন্য, তাদের জুলম অত্যাচারের জন্য, তাদের আল্লাহর হক মানুষের হক নষ্ট করার কারণে তাদের ওপর বহু হালাল তৈয়বাত পাক পবিত্রগুলি হারাম করে দিয়েছিলাম। তাদের না দেশ আছে, না তাদের সমাজ আছে, না তাদের আদান প্রদান আছে, সুদি কারবার, সুদি কারবার, সুদ খাওয়ার শেষ নেই। আল্লাহুল মুস্তান। আল্লাহ বলছেন যে ইহুদিদের নিয়ামত কেড়ে নিয়েছিলাম, হারাম করে দিয়েছিলাম এগুলিকে, কি জন্য? তাদের সুদখোর হওয়ার কারণে, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল। ওয়াকলেহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর মানুষের টাকা পয়সা বেইমানি করত, আত্মসাত করত, ঘুষখোর হয়ে গেছিল, ঘুষ খেত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এসব কিছু হারাম করে দিয়েছিলেন। এছাড়া আত্মীয়দের সাথে সুসম্পর্ক করবেন, আত্মীয়দেরকে যত দেখবেন, যত খরচ করবেন, তত বরকত দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক ইউনফিকুল্লাহ আলাইহ, তুমি খরচ করো, হ্যাঁ, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তার সাথে এটা বলতে হয় না আজকাল। স্ত্রী আর ছেলে মেয়ের খরচের জন্য বলা লাগে না। তোমার বাপ মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার খালা ফুফু, এতিম বিধবা, অথবা তাদের প্রয়োজন রয়েছে, যে কেউ হোক না কেন, খরচ করেন আল্লাহর রাস্তায়, দিনের কাজে, দাওয়াতের কাজে, ইসলামকে শক্তিশালী করার জন্য, মানুষের হেদায়তের জন্য। আনফে, খরচ করো, ইউনফিকিল্লাহু আলাইক, আল্লাহ তোমার উপর খরচ করবেন, আল্লাহ তোমার উপর খরচ করবেন। এসব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে। সুতরাং আত্মীয় স্বজনদের দেখাশোনা করবেন, তাতে রুজিতে বরকত হবে, আর তাতে বয়স বৃদ্ধি হবে, সহিহ বুখারী হাদিসে রয়েছে। এর সাথে সাথেই আলোচনা শেষ করছি। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন তাতে কল্যাণ রয়েছে, সুতরাং তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আর মনে করবেন যে এটা আমার অনেক বড় নিয়ামত, আমার চাইতে নিচে অনেকই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতকে নেকির কাজে, তার সন্তুষ্টির কাজে, তাকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করার, ক্ষয় করার তৌফিক দান করেন। জীবনটাকে যেন আল্লাহ রাব্বুল আমাদের সার্থক করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করবেন। যতদিন দুনিয়া আল্লাহ রাখবেন, সহি সালামত রাখেন এবং রিজিকে বরকত দান করেন, আর যখন আল্লাহ নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের অবস্থায় দুনিয়া থেকে নেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله